বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ক্বালাল মুআল্লিফু রাহিমাহুল্লাহু তাআলা বাবু মা জাআ ফি মুনকারিল কদর ওয়া ক্বালা ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়াল্লাযী নাফসু ইবনু উমর বিয়াদিহি লাও কানা লি আহাদিহিম মিসলা উহুদিন যাহাবান সুম্মা আনফাকাহু ফি সাবিলিল্লাহ মা ক্বাবালাহুল্লাহু মিনহু হাত্তা ইউমিনা বিল কদর ثم استدل بقول النبي صلى الله عليه وسلم الايمان ان تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر والقدر خيره وشره وان عباده بن الصامت رضي الله عنه انه قال لابنه يا بني انك لن تجد طعم الايمان حتى تعلم ان ما اصابك لم يكن ليخطئك وما اخطاك لم يكن ليصيبك سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن أول ما خلق الله القلم فقال له اكتب فقال ربي وماذا أكتب قال اكتب مقادير كل شيء حتى تقوم الساعة يا بني سمعت رسول الله صلى الله عليه وسلم من مات يقول من مات على غير هذا فليس مني وفي رواية لأحمد إن أول ما خلق الله تعالى القلم فقال له اكتب فجرى في تلك الساعة بما هو كائن إلى يوم القيامة وفي رواية لابن وهب قال رسول الله صلى الله عليه وسلم فمن لم يؤمن بالقدر خير وشر أحرقه الله بالنار وفي المسند والسنن عن ابن الديلمي قال أتيت أبي بن كعب فقلت في نفسي شيء من القدر فحدثني بشيء لعل الله يذهبه من قلبي فقال لو انفقت مثل احد ذهبا ما قبله الله منك حتى تؤمن بالقدر وتعلم ان ما اصابك لم يكن ليخطئك وما اخطاك لم يكن ليصيبك ولو مت على غير هذا لكنت من اهل النار قال فاتيت عبد الله بن مسعود وحذيفه بن اليمان وزيد بن ثابت فكلهم حدثني بمثل ذلك عن النبي صلى الله عليه وسلم حديث صحيح رواه الحاكم في صحيحه। আজকের বিষয়বস্তু হচ্ছে তকদির সম্পর্কে, তকদির ভাগ্য নসিব, যা বিভিন্ন ভাষায় আমরা জানি। আরবি ভাষায় একে বলা হয় আল কদর, আল কদর। আবার কোন কোন জায়গায় পাবেন আকিদার কিতাবে অথবা আকিদা ছাড়া আপনার ফিকহের কিতাবে আল কাজা ওয়াল কদর। আল কাজা মানে হচ্ছে ফয়সালা, আল্লাহর ফয়সালা, আর কদর মানে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ, যে আল্লাহ পাক নির্ধারণ করেছেন প্রত্যেক ব্যক্তি সম্পর্কে, প্রত্যেক সৃষ্টি সম্পর্কে, প্রত্যেক বিষয় সম্পর্কে যা কিছু নির্ধারণ করেছেন তার নাম হচ্ছে আল কদর। কদর মানে হচ্ছে তকদির, ওই কদর থেকে তকদির। কদ্দারা ইউকদ্দিরু তাকদীরান মানে কোন জিনিসকে সুপরিমিত করা, কোন জিনিসের পরিমাণ বা কোন বিষয়ের কোন বস্তুর পরিমাণকে নির্ধারণ করা, নির্ধারণ করা। আমার তকদীর মানে আমার জন্য আল্লাহ পাক যা সুপরিমিত করেছেন, যা নির্ধারণ করেছেন, বয়স, রিজিক, আমল, কর্ম, ধর্মীয় আমল, দুনিয়ার আমল, দুনিয়ার কর্ম, ব্যবসা না চাকরি ইত্যাদি ইত্যাদি, তারপরে জন্মের স্থান, জন্মের কাল, মৃত্যুর স্থান কোথায় মত, মৃত্যুর কাল সময়, এ সমস্ত এগুলি উদাহরণস্বরূপ বললাম। এছাড়াও সবকিছুই কি সামিল, এক কথায় তকদির সমস্ত বিষয় কি সামিল তকদির। তো তকদির আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত রয়েছে। তকদিরের প্রতি ইমান, ইমানের ছয়টি স্তম্ভের একটি। যে ব্যক্তি তকদিরের প্রতি ইমান রাখে না বা সন্দেহ রাখে তার ইমান অসম্পূর্ণ, তার আমল ইবাদত বন্দেগী কবুল হবে না, তার ইমান ঠিক নেই। তো এই সম্পর্কে দু একটি হাদিস এখানে রয়েছে, যে হাদিসগুলি শোনানো হবে লেখক রহমতুল্লাহ আলাইহ। যারা তকদিরকে অস্বীকার করে বা তকদির সম্পর্কে সন্দেহ পোষণ করে, সংশয় রয়েছে, তাদের সংশয় দূর করার জন্য এই অধ্যায়টি নিয়ে এসেছেন। কিতাবুত তাওহীদ এই জন্য নিয়ে আসা হয়েছে যে আল্লাহর একত্ব তাওহীদ প্রতিষ্ঠা হবে না, কায়েম হবে না, যতক্ষণ পর্যন্ত মানুষ যথাযথ তকদিরের প্রতি বিশ্বাসী না হবে, যেভাবে আল্লাহ পাক বিশ্বাস করতে বলেছেন, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তকদিরের প্রতি ইমান নিয়ে আসতে বলেছেন। বললাম যে তকদিরের প্রতি ইমান, ইমানের যে ছয়টি পিলার বা স্তম্ভ রয়েছে তার একটি, ইমানের পিলার ছয়টি যা রয়েছে, প্রথম হচ্ছে ইমান বিল্লাহ আল্লাহর প্রতি ইমান, তারপরে মালায়েকাতি আল্লাহ মালায়েকা ফেরেশতাগণের প্রতি ইমান, যেগুলি প্রত্যেকটির ব্যাখ্যার প্রয়োজন রয়েছে, আল্লাহর প্রতি ইমান কেমন করে হবে, ইমান বিল্লাহর উপরে আমার একটা এক দেড় ঘন্টার বক্তব্য আছে, তাতে বলেছে চারটি দিক রয়েছে আল্লাহর প্রতি ইমানের, যেগুলি প্রত্যেকটি আলোচনা একটা একটা করে একবার এখানে শুরু করলে ওই একটি আলোচনায় থেকে যাব। আসলে আজকের বিষয় হচ্ছে তকদির সম্পর্কে, সুতরাং সেই বিষয়ে আলোচনা করি। দ্বিতীয় বিষয় বললাম ইমানের পিলার মালায়েকার প্রতি ইমান, সেটাও কেমন করে হইতে হবে তারও বিস্তারিত আলোচনা আমার বক্তব্য রয়েছে, ছয়টা পিলার প্রত্যেকটা পিলার উপরে একটা করে বক্তব্য আমার আছে। ওয়কুতুবিহি আল্লাহর গ্রন্থ সমূহ যেগুলি আল্লাহ আসমানি কিতাব, যেগুলি কিতাব মানে ভাববেন না যে ধর্মীয় গ্রন্থ শুধু, কারণ বেদ ধর্মীয় গ্রন্থ কিন্তু মানুষের রচনা করা, আসমান থেকে নাজিল করা নাই। বৌদ্ধদেবের ধর্মগ্রন্থ ত্রিপিটক সেটাও তাদের ধর্মগ্রন্থ কিন্তু সেটা আসমানি কিতাব নাই। তো যেখানে কুতুবিহি বলা হয়েছে, কিতাব শুধু বলা হয়নি, শুধু যদি কিতাব এক কিতাব বলা হতো তাহলে আল কোরআন বলতাম, কিন্তু শুধু কোরআনের প্রতি ইমান নাই, তার সাথে অন্যান্য আসমানি কিতাব যেগুলি আল্লাহ আকাশ থেকে নাজিল করেছেন, হ্যাঁ যেগুলির সবগুলি আল্লাহ হয়তো উল্লেখ করেননি, যেগুলি উল্লেখ করেছেন সেগুলির নাম ধরে আমরা বিশ্বাস করবো, তাওরাত ইনজিল জবুর আল্লাহ পাক এগুলি কোরআনে কেমন উল্লেখ, সহীহ ইব্রাহিম ও মুসা সহীফার কথা আল্লাহ উল্লেখ করেছেন, কুতুবিহি সেগুলি কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজল হয়েছিল নির্দিষ্ট যুগের জন্য, সেই যুগ শেষ হয়েছে, অন্য নবী এসেছেন, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে সেই কিতাবগুলির বিধান রহিত করে দেওয়া হয়েছে, তারপরে সেই কিতাবগুলি সেই জাতিরা বিকৃত করেছে, যেমন বাইবেল নতুন অনুশাসন পুরাতন অনুশাসন নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট অর্থাৎ তাওরাত ইনজিল এগুলিকে তারা বিকৃত করে ফেলেছে, সেগুলি আসল রূপের নেই, আসল রূপে না থাকলেও তাতে আংশিক কিছু আল্লাহর বাণী রয়েছে, সবগুলি না থাকলেও কিছু কথা রয়েছে, কিন্তু জানা নেই কোনটি আল্লাহর কথা সত্য কথা কোনটি ভুল কথা। তারপর যেগুলি আল্লাহর কথা সেগুলি আল্লাহ পাক ঘোষণা করেছেন যে কোরআনুল কারীম নাযিল হওয়ার পরে শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে সেগুলিকে রহিত করে দেওয়া হয়েছে, ক্যান্সেল ঘোষণা করা আছে, সেই বিধান অচল, সেই বিধান আর চলবে না। যেমন ইংরেজদের সংবিধান ভারত উপমহাদেশ থেকে শেষ করে দেওয়া হয়েছে, চলবে কি? চলবে না। পাকিস্তানের বিধান বাংলাদেশ থেকে শেষ করে দেওয়া হয়েছে, পাকিস্তানি সংবিধান, সেই পাকিস্তানি সংবিধান আর বাংলাদেশ চলবে না 71 পরে, ঠিক না? তেমনি 1400 বছর আগে যেমনই শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছেন, তেমন তাওরাত ইনজিল জবুর এসবের বিধানকে রহিত করে দেওয়া হয়েছে, ক্যান্সেল ঘোষণা করা হয়েছে, তা চলবে না। কেউ ইহুদি হয়ে থাকবে, কেউ খ্রিস্টান হয়ে থাকবে, কেউ জবুর আর ইনজিলের প্রতি ইমান রাখবে আর বলবে আমি মুক্তি পাবো, মুক্তি হবে না। এই মর্মে বহু দলিল রয়েছে, যেদিকে এখন আর প্রবেশ করছি না। তো কিতাব সমূহের প্রতি ইমান, কোরআনে কারিমের প্রতি ইমান হচ্ছে বিস্তারিত ইমান, ইমানও রাখতে হবে আল্লাহর কিতাব, এবং এই আল্লাহর কিতাব অবিকৃত আছে, অবিকৃত থাকবে কিয়ামত পর্যন্ত, যতদিন আল্লাহ কিতাব না উঠিয়ে নেবেন পৃথিবী যতদিন ধ্বংস না হবে, এই কিতাবকে কেউ বিকৃত করতে পারবে না, এবং এই কিতাবের বিধান সারা বিশ্ববাসীর জন্য, কালো সাদা সবার জন্য। এই কিতাবের প্রত্যেকটি আয়াতের প্রত্যেকটি বিধান মানা, বিশ্বাস করা এবং তার বাস্তবায়ন করা ফরজ। তাহলে অন্য কিতাবের প্রতি ইমান এতটুকু যথেষ্ট, যেগুলি আল্লাহর কিতাব ছিল আল্লাহ পাক রব্বুল নাযিল করেছিলেন সেগুলি রহিত করে দিয়েছে, কিন্তু এই কোরআনুল কারীমের প্রত্যেকটি বিধান জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যে যে ক্ষেত্রে রয়েছে তা বাস্তবায়িত করতে হবে। তারপরে রসুলগণের প্রতি ইমান ওই কিতাবের প্রতি ইমানের মতোই, সমস্ত রসুলের প্রতি ইমান রাখে তার আল্লাহর পক্ষ থেকে যারা রাসুল, শুধু ধর্ম কি যাদেরকে বলে যে ধর্মীয় পুরুষ বা ধর্মীয় নেতা তারা নাই, যেমন বৌদ্ধদেব আছে বা হিন্দুদের কিছু ধর্মীয় নেতা আছে সেগুলি নাই, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করে রাসুল করে পাঠিয়েছেন তাদের প্রতি ইমান, আর তাদের 25 জনের কথা আল্লাহ পাক রব্বুল কোরআন কারীমে উল্লেখ করেছেন, আর বাকি যাদের নাম জানি না তাদের সম্পর্কে ইমান রাখি, আল্লাহ পাক যাদেরকে নবী করেছেন তাদের প্রতি ইমান রয়েছে। শেষ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইমান, হ্যাঁ আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আপনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক জীবন যাপন করতে হবে। ওয়াল ইয়াউমিল আখিরে 5 নম্বরে হচ্ছে পরকালের প্রতি ইমান, যা শুরু হয় মানুষের মত থেকে শুরু করে মরার পরে, মত যখনই হয়ে গেল তখন থেকে যে জীবনটা শুরু হচ্ছে, আয়াতটা কবর জীবন, বারজাখি জীবন, আবার পুনরুত্থান, তারপরে হাসর বিচার নিকাশ, যা তাতে যে সব জিনিস রয়েছে এক জান্নাত জাহান্নাম পর্যন্ত, সবকিছু পার হয়ে জান্নাতে অথবা জাহান্নামে এই পর্যন্ত, এবং জান্নাত জাহান্নাম সম্পর্কে আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন এগুলো হচ্ছে সব আখিরাতের প্রতি ইমানের অন্তর্ভুক্ত। যা কিছু সম্পর্কে বলা হয়েছে কোরআন ও হাদিসে তা বিশ্বাস করতে হবে, হচ্ছে ইমান বিল ইয়াউমিল আখির, পরকালের প্রতি ইমান। ছয় নম্বরে হচ্ছে ওয়াল কাদরি খাইরি ওয়া শাররি, ভালো মন্দ তকদিরের প্রতি ইমান, আল্লাহ পাক নির্ধারিত করেছেন সে ভালো হতে পারে মন্দ হতে পারে, মান্দার দিকে লক্ষ্য করলে সেটাকে ভালো মন্দ দুই ভাগে ভাগ করা যাবে। এই কথাটি গুরুত্বপূর্ণ বিষয়, সূক্ষ্ম বিষয় মনে রাখবেন। আল্লাহ পাক আমাদের জন্য যা কিছু নির্ধারণ করেছেন, কখন আমাদের ভালো লাগে মানে ভালো অনুকূলে বলে আলামে যাই সৃষ্টি করেছেন তা তার দিকে লক্ষ্য করলে, তার দিকে সম্পৃক্ত করলে সেগুলি মঙ্গল, আল্লাহ পাক মঙ্গলের জন্য সৃষ্টি করেছেন। তকদিরের হাদিসগুলির ব্যাখ্যা করার আগে তকদিরের চারটি স্তর আছে, যেই স্তরগুলিকে আরবি ভাষায় বলা হয় মারাতেবুল কদর, তকদিরের স্তর সমূহ। এই চারটি স্তরের প্রত্যেকটি স্তরের প্রতি আপনার ইমান থাকতে হবে, তাহলে আপনি মমিন হবেন আর তকদিরের প্রতি বিশ্বাসী হবেন। তকদিরের চারটি স্তর শুনেন, প্রথম স্তর হচ্ছে ইলমুল্লাহ, আল্লাহ পাকের এলম। আল্লাহ পাক যে তকদির নির্ধারণ করেছেন খুব সহজ ভাষায় বুঝাচ্ছি যাতে সবাই বুঝতে পারেন, চেষ্টা করেন। আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন, কি বললাম তকদির মানে তা নির্ধারণ করেছেন, তাই না? নির্ধারণ করেছেন, নির্ধারণ করার আগে সৃষ্টি করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু জানেন, আল্লাহ পাক সবকিছুই জানেন। আল্লাহ যেমন অতীত জানেন, বর্তমান জানেন, ভবিষ্যৎ জানেন, আল্লাহ সম্পর্কে এই কথা কি বলতে পারবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন 5,000-10,000 বছর আগের খবর পর্যন্ত জানেন, তার আগের গুলি জানেন না, বলতে পারবেন কি না? কুফুরি কথা হবে। তাহলে এই ক্ষেত্রে কি বলতে হবে যে ওয়াকান আল্লাহ ওয়াসিয়ান হাকিমা, ওয়াসিয়ান আলিম, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইলম প্রশস্ত। আহাতা বিকুল্লি শাইইন ইলমা, আল্লাহ কোরআন বলেছেন আল্লাহ পাক এর ইলম সবকিছুকেই পরিবেষ্টিত ঘিরে আছে, সবকিছুকে, সবকিছু মানে সব বস্তুকেও, সব স্থানকেও, আর সব যুগকেও, সব কালকেও। অতীত, অতীতে এমন কোন মানে লিমিটেশন নাই যে এত হাজার হাজার বছর আগ পর্যন্ত আল্লাহ জানেন, তার আগে জানেন না, বলতে পারবেন কি? কুফরি কথা। তা আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুই জানেন, অতীতের কোন সীমানা নেই আল্লাহ পাকের ইলম সম্পর্কে, বর্তমানের কোন সীমানা নেই যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু স্থলের খোঁজ খবর রাখেন, পানির তলার খবর রাখেন না, পাহাড়ের ভিতরে পাথরের ভিতরে কি আছে তার খবর রাখেন না, বলবেন আল্লাহ পাক সব খবর রাখেন। ভবিষ্যৎ কত হাজার বছর পর্যন্ত আল্লাহ পাক জানেন, হ্যাঁ সবকিছু জানেন, কোন সীমানা নেই আল্লাহ পাক রব্বুল আলামিনের। আহাতা বিকুল্লি শাইইন ইলমা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম সবকিছুকে এহাতা করে ঘিরে রয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের তকদিরের ক্ষেত্রে প্রথম তকদিরের প্রতি ইমানের স্তর হচ্ছে যে আল্লাহর এলম সম্পর্কে আপনার ইমান, যে আল্লাহ সব কিছুই জানেন। সুতরাং আমার আপনার যখন জন্ম হয়েছে বিংশ শতাব্দীতে, আপনি একবিংশ শতাব্দীতে পা রেখেছেন আর আপনার হায়াত চলছে, এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনের আজল থেকে প্রথম থেকে, যার কোনো আদি নেই, অন্ত নেই, শুরু নেই, শেষ নেই, আল্লাহ পাক জানেন, সব এলেন জানেন আপনার সম্পর্কে, আমার সম্পর্কে। বুঝতে পেরেছেন এবার এলম যে তকদির সম্পর্কে? তাহলে প্রথম বিশ্বাস করতে হবে আল্লাহ জানেন। শুধু ব্যক্তির সৃষ্টির ক্ষেত্রে নয়, কোন সৃষ্টি মাখলুকের সৃষ্টির ক্ষেত্রে নয়, মাখলুকের কর্মের সৃষ্টির ক্ষেত্রে, আবার আমাদের সৃষ্টির ক্ষেত্রে, সৃষ্টির ক্ষেত্রে আমাদের ধারণা শুধু এত সীমিত যে আমরা মনে করি আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন, পশু পাখি প্রাণী যা কিছু পাহাড় পর্বত ইত্যাদি সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ পাক প্রত্যেক মখলুকের কাজকর্ম যে সৃষ্টি করেন, আল্লাহ বলছেন আল্লাহ খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমরা যা আমল করো কর্ম করো তাও সৃষ্টি করেছেন। আমি আপনি নামাজ পড়ছি, এই যে নামাজ পড়লাম এই কর্ম, এগুলি আল্লাহর সৃষ্টি। কেউ খারাপ কাজ করছে, পাপের কাজ করছে, আল্লাহ পাক তাও সৃষ্টি করেছেন, এই জন্য খায়র আর শার বলা হয়েছে, আপনার দিকে লক্ষ্য করে ভালো মন্দ, কেউ ভালো আমল করলেন ওটা আল্লাহ সৃষ্টি করেছেন আর খারাপ আমল করলেন সেটা আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ পাকের দিকে লক্ষ্য করে সবগুলি খায়র। আল্লাহ পাক রব্বুল আলমিনের এই সম্পর্ক এলম রয়েছে, শুধু ব্যক্তির সৃষ্টি সম্পর্কে নয়, মখলুকের সৃষ্টি সম্পর্ক নয়, বরং মখলুকের কর্ম। আপনি সৃষ্টি হবেন অমুক সালে, হ্যাঁ অমুক শতাব্দীতে, তারপরে আপনি কেমন আমল করবেন, আপনার দ্বারা কোন কোন আমলগুলি হবে, আল্লাহ পাক এই সম্পর্ক এলম রাখেন না রাখেন না, যে আপনি আব্দুর রহমান এতদিন বাঁচবেন এবং এই আমলগুলি করবেন ভালো বা খারাপ, আল্লাহ জানেন না জানেন না, সবকিছুই জানেন। এই জন্য আল্লাহ পাকের নাম হচ্ছে আলিম, আলেম নয়। আমরা যারা জ্ঞানী মানুষ তাদের কি বলি? আলেম বলি, আলিম বলতে পারি না। আলেম মানে যিনি জ্ঞান রাখেন, শরীয়তের আলেমকে আলেম বলি। আরবি ভাষাতে বৈজ্ঞানিকদের আলেম বলছে, অলুম বলছে সায়েন্সকে, যে ইংরেজিতে সায়েন্স বলছেন, বাংলাতে যেটাকে বিজ্ঞান বলছেন, সেটা আরবি ভাষাতে ওই সাবজেক্টের নাম হচ্ছে অলুম। হ্যাঁ, এলমুল ফিজিয়া, এলমুল আহিয়া বায়োলজিকে বলছে, হ্যাঁ এলম মানে সায়েন্স, তো সে হচ্ছে সায়েন্সের আলেম, কিন্তু আলিম নয়। আর আল্লাহ পাক কত জায়গায় কোরআনে কি বলেছেন, আল্লাহ বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ সবকিছু সম্পর্কে সম্যকজ্ঞাত, সম্যকজ্ঞাত তর্জমা করছে কোন জায়গায়, বা সর্বজ্ঞ, সবকিছুই জানেন, এ অর্থ করছেন আলিম। তকদিরের একটি স্তর বললাম কি, আল্লাহ পাকের সবকিছু সম্পর্কে এলম রয়েছে। দ্বিতীয় স্তর হচ্ছে যে আল্লাহ পাক যখন জানেন, তো আল্লাহ পাক সবকিছুর কিতাবা করেছেন, লিখে রেখেছেন। দ্বিতীয় স্তরের নাম হচ্ছে আল কিতাবা, লিখে রাখা। আল্লাহ জানেন আজল থেকে, সুতরাং আজলই আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন, বহু আগে বহু পূর্বে, আসমান জমিন সৃষ্টি করা অনেক পূর্বে হাদিস আসছে, তখন আপনাকে শোনাবো কি সৃষ্টি করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, কলম সৃষ্টি করলেন, কলম সৃষ্টি করে কি করলেন, বললেন যে তকতব লিখো, এই যে লিখা, আল্লাহ পাক লিখেও রেখেছেন। তাহলে তকদিরের ক্ষেত্রে আপনার ঈমান হইতো আল্লাহ জানেন না জানা ছিলেন না, জানেন যে অমুক বান্দা সৃষ্টি হবে অমুক কালে, অমুক অমুক বান্দা এত লোক সৃষ্টি হবে, এবং তাদের কর্ম কি হবে, তাদের বয়স কি হবে, রিজিক কি হবে, দেশ কি হবে, জন্ম কোথায় হবে, মরবে কোথায়, সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন লিখেও রেখেছেন। এটা হচ্ছে দ্বিতীয় স্তর তকদিরের। তৃতীয় স্তর তকদিরের প্রত্যেকটার দলিল কোরআন এবং হাদিসে রয়েছে। এখন শুধু স্তরগুলি শুনিয়ে দিই যাতে বুঝতে সুবিধা হয়। তৃতীয় স্তর হচ্ছে আল্লাহর মাশিয়াত বা ইরাদা। ইরাদা মানে ইচ্ছা, মাশিয়াত শাআ থেকে, ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা কিছু চাইতেই পারো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন না চাইবেন। হ্যাঁ, ওয়ালাউ শাআ আল্লাহ, কত জায়গায় আল্লাহ পাকের ব্যাপারে বলেছেন, হ্যাঁ লা জামাআহুম আলাল হুদা, আল্লাহ যদি চাইতেন, তাহলে আল্লাহর চাওয়ার ইখতিয়ার, পূর্ণ ইখতিয়ার আল্লাহ পাকের বলা রয়েছে, বান্দা সম্পর্কে, সৃষ্টি সম্পর্কে, আসমান জমিন সম্পর্কে, পৃথিবী সম্পর্কে, যা কিছু আছে দুনিয়াতে সবকিছু সম্পর্কে আল্লাহর কামেল ইচ্ছা, পূর্ণ ইচ্ছা। আমাদের ইচ্ছার বিরুদ্ধে হয়, আমাদের জীবনে হয়, অন্যের জীবনে তো হচ্ছেই, কিন্তু আমাদের নিজের জীবনে ইচ্ছার বিরুদ্ধে হয়, হয় না? আপনি চাকরিতে ছাড়তে চান না, চাকরি চলে গেল, আপনি মরতে চান না, মরণ চলে আসলো, আপনি অসুস্থ হতে চান না, অসুস্থ হয়ে গেলেন, আপনি অ্যাক্সিডেন্ট হতে চান না, অ্যাক্সিডেন্ট হয়ে গেলেন, নিজের জীবনে হচ্ছে। আপনি বিবিকে দূর করতে চান না, থাকলই না, রাখতে বললেন না। আপনি ছেলে মেয়ের দুর্ঘটনা চান না, বিপদ আপদ চান না, মরে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেও ইচ্ছার বিরুদ্ধে হয়েছে। তার কি ইচ্ছা ছিল না যে আমার ইব্রাহিম বাঁচুক, আমার কাসেম বাঁচুক থাকুক, আমার জাইনাব রুকাইয়া উম্মে কুলসুম এরা থাকুক, তারাই বেঁচে থাকুক, আমি যাতে করে তাদেরকে দেখতে পাই, আমার পরে পরে না ইন্তেকাল নয়, আমার পরে তাদের ইন্তেকাল হোক, প্রত্যেকে চাই, প্রত্যেক বাবা মা চায় যে আমার ছেলে মেয়েরা থাকুক, আমি আগে মরব, ওরা থাকে, দেখলে? কিন্তু ইচ্ছার বিরুদ্ধে হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি এই আকাঙ্ক্ষা ছিল না যে আমার হাসান হোসেন এত প্রিয়, তারা খুব সহি সালামত থাকুক, সুখে থাকুক, কিন্তু মর্মান্তিক শাহাদাত বরণ করতে হয়েছে তাদেরকে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাদেরকে শহীদ হতে হয়েছে। তাহলে ইচ্ছার বিরুদ্ধে আল্লাহর সবচেয়ে বড় নেক বান্দার সম্পর্কে আল্লাহ পাক যা করেছেন পৃথিবীতে, আল্লাহর পূর্ণ ইচ্ছা। এ হচ্ছে তৃতীয় স্তর তকদির সম্পর্কে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ইচ্ছাই, নিজের এরাদাই পূর্ণ ক্ষমতা রাখেন, আল্লাহ যা ইচ্ছা তাই পৃথিবীতে করেন, মানুষের ইচ্ছার কোনো দখল সেখানে নেই। এই আকিদাগুলি জানা থাকে তো অনেক কুফুরি শিরকি আকিদা আমাদের সমাজ থেকে, আমাদের সমাজের বাতিল আকিদাগুলি দূর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউতকে পাঠালেন। আব্দুল কাদির জিলানির জীবনীতে বাংলায় যে কিতাব আছে তাতে আছে, উর্দুতে যে কিতাব আছে তাতেও আছে। মালাকুল মউতকে পাঠালেন রূহ কবজ করার জন্য, রূহ কবজ সারা দিনে তো অনেকগুলি করলেন তিনি, তার মধ্যে এক পীরের এক মুরিদের, হ্যাঁ কি বললেন, এক পীরের মুরিদের এক ছেলে ওরও রূহ কবজ করেছে। পীর কে গিয়ে কমপ্লেন জানিয়েছে আজকে মালাকুল মত আমার একটি ছেলে নিয়ে চলে গেল, আর কি পীর ছাড়ে গিয়ে মালাকুল মতকে রাস্তায় ধরিল, আর ব্যাগ কাড়াকাড়ি শুরু হয়ে গেল, ব্যাগ কাড়াকাড়ি শুরু হয়ে গেল, ব্যাগ কাড়াকাড়ি করে দিচ্ছিলেন না মালাকুল মত, তখন সবগুলি রূহ পড়ে গেল, ব্যাগ ছিঁড়ে গেল, সবগুলি রূহ পড়ে গেল। এগুলি কোন ভণ্ডামি কথা নয়, এগুলি হিন্দু ধরনের মতো পচা সড়া কিচ্ছা কাহিনী নয়, এগুলি কি ইসলাম? আউযুবিল্লাহ, ইসলাম কোরআন এবং সুন্নাহ, ইসলামে এত পচা সড়া কথা কল্পনা করা যায় না, কল্পনার বাইরে কথা। আর এগুলি মুসলিমরা আকীদা রাখে হিন্দুদের মতো। তাহলে আল্লাহর ইচ্ছার ক্ষমতা কোথায় গেল? আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে হয়ে গেল। আল্লাহ মালাকুল মউতকে হুকুম না দিলে কি তিনি রূহ কবজ করতে পারে? তাহলে আল্লাহ ইচ্ছা করেছে রূহ কবজ, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে হয়ে গেল। তাহলে এখানে তকদিরের প্রতি ইমান নাই, শিরক কুফরি তো করলই যে আল্লাহ হেরে গেলেন, মালাকুল মত অসহায় হয়ে গেল, আর আব্দুল কাদির জিলানি একবারে আলাকুল শাইন কাদির হয়ে গেল, সর্বশক্তিমান হয়ে গেল, তাই না? এক তো বড় কুফরি শিরক তো আছেই, যার দ্বারা ইসলাম থেকে বেরিয়ে গেছে, এই কিতাব ইসলাম থেকে বেরিয়ে, কিতাবে বিশ্বাসীরা ইসলাম থেকে বেরিয়ে আছে। কিন্তু এখানে তকদিরের প্রতি ইমান শেষ, যে তৃতীয় স্তর, যে আল্লাহ চাইছিলেন মারতে ওই মুরিদের ছেলেকে, আর মুরিদ গিয়ে যখন অভিযোগ করলো জিলানি, তখন জিলানি কেড়েই নিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে কান্দতে কান্দতে গিয়ে মালাকুল মউত পৌঁছে যায়। কি ব্যাপার মালাকুল মউত, তুমি কান্না কেন করো? ঘটনা বয়ান করলেন তিনি, আল্লাহ বলছেন তোমার কাছে একটাই রুই চেয়েছিল, এত ভুল কেন করলে? দিয়েই দিতে সবগুলি গেল, সারাদিনের মেহনতি বেকার গেল। এগুলি কিচ্ছা কাহিনী, এগুলি ভণ্ডামি, ইশ্বিরকার কুফুরি, এর নাম ইসলাম ধর্ম? আউযুবিল্লাহ, আল্লাহ পাক হেফাজত করে। তো তৃতীয় স্তর হচ্ছে আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক যা ইচ্ছা করেন তাই হয়। এই জন্য আল্লাহ সবচেয়ে বড় নেক বান্দার কথা আপনাদেরকে উদাহরণস্বরূপ বুঝাইলাম, যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইচ্ছার বিরুদ্ধে দাঁত ভেঙেছে ওহুদে, এটা কি ইচ্ছা মত না ইচ্ছার বিরুদ্ধে? ইচ্ছার বিরুদ্ধে 70 জন শহীদ হয়ে গেলেন এই আকাঙ্ক্ষা নিয়ে, শাহাদাতের এসেছিলেন, শাহাদাত সে হয়ে যায় সেটা তখন সন্তুষ্ট থাকতে হবে, কিন্তু এই ইচ্ছা নিয়েছেন আমরা জয় হব আর কাফেররা হতে হবে জাহান্নামে পৌঁছিবে, তো ইচ্ছার বিরুদ্ধে হয়েছে, মাথা আহত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। একটিও লোক মুসলমান হলো না, তারা জখম করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এগুলি ইচ্ছার বিরুদ্ধে কি নয়? ইচ্ছার বিরুদ্ধে। ইচ্ছা কার এখানে? যে সর্বশক্তিমান আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা হচ্ছে এই তকদিরের তৃতীয় স্তর। এর প্রতি ইমান থাকতে হবে যে আল্লাহ আপন ইচ্ছায় সর্বশক্তিমান। চতুর্থ স্তর হচ্ছে আল খালক, সৃষ্টি। আল্লাহ তার পূর্ণ ইচ্ছা, যা ইচ্ছা তাই চান এবং তিনি ওইভাবে সৃষ্টি করেন, যা ইচ্ছা সৃষ্টি করেন। চতুর্থ স্তরে গিয়ে তখন সৃষ্টির কথা আসবে। আল্লাহ পাক জানেন সৃষ্টি সম্পর্কে, আল্লাহ পাক জানার ভিত্তিতে লিখে রেখেছেন, আল্লাহ পাক ইচ্ছা করেন, হ্যাঁ আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে হয় না। তারপরে আল্লাহ পাক ইচ্ছা করলে যখন ইচ্ছা করেন, যেই কালে ইচ্ছা করেন, যেই সৃষ্টির কথা ইচ্ছা করেন, যেমন করে ইচ্ছা করেন, কালো করে ইচ্ছা করেন, সাদা করে ইচ্ছা করেন, হ্যাঁ যমজ ইচ্ছা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সৃষ্টি করেন, খালক। বলতে পারবেন কেউ? প্রথম স্তর হচ্ছে আল্লাহর জ্ঞান, আল্লাহর ইলম। দ্বিতীয় স্তর হচ্ছে লিখে রাখা আল্লাহ পাকের তকদির, লিখে রাখা তকদিরের লিখনই। তৃতীয় স্তর হচ্ছে আল্লাহ পাকের ইচ্ছা, ইরাদা। চতুর্থ স্তর হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টি। যারা তকদিরকে অস্বীকার করেছে তাদের বিভিন্ন গ্রুপ আছে, তাদের মধ্যে যারা সবচেয়ে বেশি চরমপন্থী তকদিরকে অস্বীকারকারী, তারা আল্লাহর ইলমকে অস্বীকার করেছে, আল্লাহর ইলমকে সৃষ্টি সম্পর্কে অস্বীকার করেছে। তারা বলছে যে একটা লোক চুরি করে, চুরি করার আগে আল্লাহ জানে না যে এই লোকটি চুরি করবে। একটা উদাহরণ দিয়ে বুঝালাম আপনাকে। যারা তকদিরকে অস্বীকার করেছে পূর্ণভাবে, যাদেরকে বলা হয়েছে যে এই উম্মতের এরা অগ্নি পূজক, মুশরিকেরা যারা তকদিরকে অস্বীকার করে, কাদিরিয়া তকদির অস্বীকারকারী, তো ওরা কি করত? বলতো যে আল্লাহ পাক জানে না, আমরা ভালো করব না মন্দ করব একটু পরে, আসর নামাজ পড়বেন না পড়বেন না আল্লাহ জানে না, আউযুবিল্লাহ। তারপরে একটা লোকের কিছুক্ষণ পরে মত হবে, আল্লাহ জানেন না, যতক্ষণ না ঘটে ঘটনা না ঘটেছে এক কথা ততক্ষণ আল্লাহ জানেন না, এলমকে অস্বীকার করেছে। কোন কোন তকদির অস্বীকারীরা এলমকে অস্বীকার না, আল্লাহ জানেন তবে আল্লাহ লিখে রাখেননি, লিখাকে অস্বীকার করেছে। দ্বিতীয় স্তরকে অস্বীকার, প্রথম স্তরটাকে মেনেছে, আল্লাহ জানেন, আল্লাহ আলিম সবকিছু জানেন ঠিক, কিন্তু আল্লাহ লিখে রাখেনি, লিখা টিকে কিছু নেই। অথচ আল্লাহ কোরআনে বলেছেন অকুল্ল শাইইন ফাআলুহু ফিজ্জুবুর, প্রত্যেক কাজ প্রত্যেক বস্তু যা তারা ফাআলুহ করে থাকে পৃথিবীতে, মানুষ করে থাকে, জিন করে থাকে, মালায়েকা করে থাকে, ফিজ্জুবুর, তা আল্লাহর কাছে লিখা রয়েছে, ফিজ্জুবুর লোহে মাহফুজে লিপিবদ্ধ রয়েছে। কোরআন আয়াতের অস্বীকার নয়, যদি কেউ বলে আল্লাহ লিখে রাখেন, হাদিসের অস্বীকার না, আসছে হাদিসগুলি। তৃতীয় স্তর কি, তৃতীয় স্তর কি বললাম, আল্লাহর ইচ্ছা। তারা বলছেন না আল্লাহ কি করে খারাপ কাজের ইচ্ছা করতে পারেন, এখানে সংশয় হয়েছে, একটা লোক চোর চুরি করছে, একটা খনি খুন করছে, একটা লোক জেনাকার জেনা করছে বা বিচার করছে, আল্লাহ কি করে ইচ্ছা করতে পারে, আল্লাহ খারাপ কাজের কাজের কি করে ইচ্ছা করতে পারে। তো যারা মাঝারি ধরনের কাদরিয়া তকদির অস্বীকারী, তারা এলম মেনেছে, লিখা হয়তো মেনেছে, কিন্তু আবার এটাকে মানেনি, বলছে না না আল্লাহ খারাপ কাজে ইচ্ছা করে, আল্লাহ ভালো কাজে শুধু ইচ্ছা করেন। এটা লোক নামাজে নামাজ পড়ছে, রোজাদার রোজা করছে, ওগুলো ইচ্ছা আল্লাহ করেন, কিন্তু চোর ডাকাত চুরি করছে, ডাকাতি করছে, জেনা করছে, মদ খাচ্ছে, ওগুলো ইচ্ছা আল্লাহ করেন না। যদি এ কথা বলা হয় তাহলে কুফুরি এই আসবে, তার আল্লাহ এখানে অনিচ্ছুক, আল্লাহ চুরি চান না, ডাকাতি চান না, জেনা চান না, কিন্তু বান্দা করে নিতে পারলো, তাহলে আল্লাহ এখানে অসহায় হয়ে গেলেন না, অপারগ হয়ে গেলেন না। এই যে খণ্ডনটা শুনে রাখেন ভালো করে, আল্লাহ দুর্বল হয়ে যাচ্ছেন, বান্দাই শক্তিশালী হয়ে যাচ্ছে, যে আমি চুরি করবো, আমি ডাকাতি করবো, আল্লাহ ইচ্ছা করেন না, ওটা করে ফেললো। সেজন্য আগে বলেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করেন সব কাজেরই, কিন্তু বলবো না যে আল্লাহ পাক খারাপের ইচ্ছা করেন, ওটা আল্লাহর দিকে যখন লক্ষ্য করবো তখন বলবো সবগুলি ভালো, কিন্তু বান্দার দিকে যখন লক্ষ্য করে বলবো তখন ভালো কাজটি ভালো আর খারাপ কাজটি খারাপ। কারণ বান্দাকে আল্লাহ পাক শরীয়তের দায়িত্ব দিয়েছেন যে তোমাকে সৎ কাজ করতে হবে, অসৎ কাজ থেকে বাঁচতে হবে। চতুর্থ স্তর কি বললাম, সৃষ্টি করা। এই ক্ষেত্রে কাদিয়াদের একদল আছে, তারা মুতাজিলারা, এরা সবচেয়ে হালকা কাদিয়া তকদির অস্বীকারী, তারা এই চতুর্থ স্তরকে অস্বীকার করে। তারা বলছে যে আল্লাহ পাক সৃষ্টি করলেন, ঠিক আছে আল্লাহকে সৃষ্টিকর্তা মানলাম, কিন্তু ভালো কাজের সৃষ্টিকর্তা বলবো, আল্লাহ খারাপ কাজের কি করে সৃষ্টিকর্তা হইতে পারে। তারপর আল্লাহকে বস্তুর সৃষ্টিকর্তা মানবো, বস্তুর সৃষ্টিকর্তা, বস্তু মানে মানুষ, আল্লাহ মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, সাপ আল্লাহ সৃষ্টি করেছেন, বিচ্ছু আল্লাহ সৃষ্টি করেছেন, ঠিক আছে, বাঘ, হ্যাঁ, হিংস্র পশু ইত্যাদি সবকিছু, কুকুর শিরকাল সবই আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু মানুষের কর্মের ক্ষেত্রে তারা বলছে যে আল্লাহ মানুষের ভালো কর্ম সৃষ্টি করেন, খারাপ কর্মটা আল্লাহ সৃষ্টি করেন না। খারাপ কর্ম যেটা একজন থেকে হইল, শিরক হইল, আল্লাহ ওটা সৃষ্টি করেন না। যদি আল্লাহ সৃষ্টি করেন তাহলে তো আল্লাহর উপর দোষ লেগে যায়, আল্লাহকে দোষ থেকে বাঁচাতে চেয়েছে, তারপরে তার আরেক দোষে পড়ে গেছে, সেটা কি যে আল্লাহ তাহলে খারাপটা সৃষ্টি করেননি। শুনে রাখুন ভালো করে, আল্লাহ যদি তকদির যারা অস্বীকার করেছে এই পয়েন্টে, তাদেরকে বলুন যে আল্লাহ শিরক সৃষ্টি করেননি, তাহলে কে সৃষ্টি করলো, একজন তো অবশ্যই সৃষ্টি করেছে, তাহলে যেই ব্যক্তি কবরে সেজদা করলো, যেই ব্যক্তি দুর্গা সরস্বতীকে সেজদা করলো, সে নিজেই সৃষ্টি করলো, তাহলে কটা সৃষ্টিকর্তা হলো, বহু সৃষ্টিকর্তা, যত লোক পাপ করছে খারাপ কাজগুলি করছে তত সৃষ্টিকর্তা তাদের কাছে। তাহলে তারা মুয়াহিদ থাকলো, মুসলিম থাকলো না, মুশরিক হয়ে গেল, মুশরিক হয়ে গেল, এখানে এসে তারা মুশরিক হয়ে গেল। আর আহলে সুন্নাত ওয়াল জামাত তারা বলছে যে আল্লাহ পাক সবকিছুই সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু মানুষকে স্বাধীনতা দিয়েছেন ভালো কাজ করার ও মন্দ কাজ করার, সেজন্য মন্দ কথাটি বান্দার দিকে সম্পৃক্ত করে বলবো, যে বান্দা তুমি নিজের স্বেচ্ছায় স্বাধীনতায় তুমি এই খারাপ কাজগুলি করলে। এই কয়েকটি কথা তকদির সম্পর্কে মনে রাখবেন, ইনশা আল্লাহ তাআলা তকদির বুঝতে সুবিধা হবে। এছাড়া আমার তকদির একটা বক্তব্য আছে আগে না, এখন হাদিসগুলি পড়ুন। লেখক বলছেন বাবু মাজা আফি মুনকারিল কদরে, এই অধ্যায় হচ্ছে তকদির অস্বীকারীদের সম্পর্কে, তকদির অস্বীকারী সম্পর্কে হাদিসে কি এসেছে তা তিনি বলতে চেয়েছেন এখানে। তারপরে আব্দুল্লাহ বিন ওমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন ওমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, খুব বড় সাহাবী ছিলেন এবং খুব জ্ঞানী ছিলেন, বহু হাদিস তিনি বর্ণনা করেছেন। তিনি বলছেন ওয়াল্লাযী নাফসু ইবনে ওমর বিয়াদিহি, তার জীবদ্দশাতেই কাদরিয়াদের তকদিরে অস্বীকারী একটি দল জন্ম নিয়েছিল মুসলিম জাতিতে, আর এদের প্রথম জন্ম হয় বাসরাই, ইরাক, ইরাকের বাসরা কুফা শহর, ওমর রাদিয়াল্লাহু তাআলার জমানায় ওই শহরগুলি আবাদ হয়েছিল। এই বাসরা শহরে প্রথম একটি দল বেরোয় যারা তকদিরকে অস্বীকার করে, কাদরিয়া মানে তকদির অস্বীকারী, তাদেরকে আরবিতে কাদরিয়া বলা হয়। মদিনায় বাসরা থেকে বেশ কিছু আহলে সুন্নাতুল জামাত সহি আকীদার লোকেরা এসে জিজ্ঞাসা করলেন যে আমাদের দেশে আমাদের শহরে বাসরায় কিছু লোকেরা আজকাল নতুন নতুন কথা বলছে, বলছে তকদির বলে কিছু নেই, যা কিছু ঘটছে তাই ঘটছে, আল্লাহ আগে থেকে লিখেও রাখেন আর আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছাও করেন না, যা কিছু বান্দা নিজে ইচ্ছা করে, আমি একটা খারাপ কাজ করলাম আমার ইচ্ছাতেই করলাম, আল্লাহ পাকের ইচ্ছার ওখানে কোনো দখল নেই, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলি আগে জানেনও না হয়তো, যে যতগুলি স্তরের কথা বলা হলো তকদিরকে তারা অস্বীকার করে, যা কিছু ঘটছে এখনই ঘটলো, আগে থেকে আল্লাহ পাক লিখেও রাখেনি, আল্লাহ পাক রব্বুল জানেনও না, আল্লাহ পাক এসব সৃষ্টি করেন, তকদির বলে কিছু নেই। সেই সময় আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই লোকদেরকে যারা এসে জানিয়েছিল এই সম্পর্কে যে বাসরাতে তকদির অস্বীকারী দলের জন্ম হয়েছে, মুসলিম জাতিতে ফিরকা শুরু হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আমার উম্মতে কতটি দল বেরোবে, 73টি, 73টি দলের প্রথম দল, দ্বিতীয় দল, এগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের জামানাতে হয়ে গিয়েছিল। প্রথম দল বেরোলো রাফেজি খারেজি, রাফেজি আর খারেজি দুটি দল প্রথম বেরোলো, তারপরে এই কাদরিয়া বের হলো, এইভাবে দলের ওপর দল বেরোতে বেরোতে বেরোতে দলের শেষ নেই। তারপরে তরিকা তাসাওয়ুফের দলগুলি বেরোলো, তাসাওয়ুফে প্রথম চারটি দল বেরোলো, চারটি থেকে আবার শাখা প্রশাখার শেষ হলো না, কত যে দল রয়েছে, এভাবে 73 বড় বড় দল 73টি রয়েছে, আর ছোটখাটো দলের অভাব নাই মুসলিম জাতিতে। ইহুদি খ্রিস্টানদেরকে পিছনে ছেড়ে দিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইহুদিরা 71 ভাগে বিভক্ত হবে, খ্রিস্টানরা 72 ভাগে বিভক্ত হবে, আর আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে, আর জান্নাতে যাবে কতটি দল, সবগুলি? হ্যাঁ, জাহেল মূর্খরা বলে যে ঢাকা আসার জন্য রাস্তা তো অনেক, রাস্তার অভাব আছে, কেউ চিটাগাঙের দিক থেকে আসছে, কেউ সিলেটের দিক থেকে আসছে, কেউ আপনার পটুয়াখালী ওই দিক থেকে বরিশাল থেকে আসছে, কেউ আসছে উত্তরবঙ্গ থেকে আসছে, কেউ দক্ষিণবঙ্গ থেকে আসছে, বিভিন্ন রাস্তা, আবার আশেপাশে তো অনেক রাস্তা আছে, যে ছোটখাটো রাস্তা আছে, কেউ আসছে আশেপাশ থেকে, আশেপাশে ডিস্ট্রিক্ট থেকে আসছে, সবগুলি কিন্তু রাস্তা পৌঁছাচ্ছে কোথায়, ঢাকায় পৌঁছাচ্ছে, লক্ষ্য উদ্দেশ্য এক। গুমরা পথভ্রষ্ট লোকেরা ওইরকমই বলে যে এত দল থাকলে কি হবে, সবগুলির উদ্দেশ্য তো আল্লাহ, আর সবগুলির উদ্দেশ্য তো দিন কায়েম, দিন পালন, সুতরাং সবগুলি ঠিক না। এ দুনিয়ার উদাহরণ দিনের ক্ষেত্রে চলবে না, কারণ দুনিয়ার ক্ষেত্রে আমরা চোখের সামনে দেখছি যে রাস্তা সবগুলি আছে, আর সবগুলি রাস্তা বাস্তবে অনুভব করছি যে আমি এই রাস্তা ধরে পৌঁছে গেলাম, কোনদিন আসলাম উত্তরবঙ্গ থেকে গাড়ি ধরে, তাও দেখলাম যে আমি ঢাকা পৌঁছে গেলাম, দক্ষিণবঙ্গ থেকে আসলো, ঢাকা পৌঁছে গেলাম, রাস্তা ধরলে পূর্ব দিক থেকে আসলো, সে পৌঁছে গেলাম, এই দেখতে পাচ্ছি চোখের সামনে, বুঝতে পারছি নকশা তো, বুঝতে পারছি। আর এছাড়াও যদি সারা পৃথিবীর হয় বিভিন্ন রাস্তা রয়েছে, আপনি আমেরিকা যাবেন, আপনি পূর্ব দিক দিকে যান আর পশ্চিম দিক দিকে যান, আপনি যেতে পারবেন, এটা অনুভব করতে পারছেন আপনি। কিন্তু দিনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে আল্লাহ কি বলেছেন, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, জীবন বিধান মাত্র আল্লাহর কাছে হচ্ছে ইসলাম, একটি একটি, দুই রাস্তার কথা বলেন। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দ্বীনান, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধান রাস্তা খুঁজবে, ফালা ইয়ুকবাল মিন, আল্লাহ কবুলই করবেন না, অন্য কোন রাস্তা আল্লাহ পাক কবুলই করবেন না, ইসলাম হচ্ছে একটি। এই জন্য আল্লাহ পাক সূরা ফাতিহাতে শিখে দিয়ে দেন সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম সহজ সরল পথ দেখাও। সিরাত এক বচনে একটি রাস্তার কথা আল্লাহ পাক বলেছেন, সিরাত মানে রাস্তা, আপনি তুলনা করবেন ঢাকার সাথে চাঁদ চলবে না, ঢাকার আশেপাশে অনেক রাস্তা, কিন্তু ইসলামের রাস্তা সিরাতে মুস্তাকিম, শুধু একটি রাস্তা, একটি রাস্তা। সুতরাং ভাববেন না যে আমরা নকশবন্দি তরিকাতে আছি, আমরা আপনার চিশতি তরিকাতে আছি, আমরা আছি কাদরি তরিকাতে, আমরা অন্য কোন তরিকা, আমরা আকীদায় আছি, এসব চলবে না। আপনাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি তরিকার উপর আসতে হবে, সিরাতে মুস্তাকিমের উপর। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে যখন বলা হলো, তিনি বললেন ওয়াল্লাযী নাফসু ইবনে উমার বিয়াদিহি, সেই আল্লাহর শপথ করে বলছি যার হাতে ইবনে উমারের প্রাণ রয়েছে, যার হাতে ইবনে উমারের জীবন রয়েছে, শুনিয়ে দিও তাদেরকে গিয়ে, লাউকান আলে আহাদেহি মিসলা উহুদিন যাহাবান, ওই বাসরার যারা তকদির অস্বীকারী, তকদির সম্পর্কে যারা সন্দেহকারী, তাদের যদি উহুদ পাহাড়ের সমান সোনাও থাকে নিজের বাড়িতে, সুম্মা আনফাকাউ ফি সাবিলিল্লাহ, এবং সেই সোনা দানা কিছু রাখলো না, সব আল্লাহর রাস্তায় কি করলো, ব্যয় করে দিল, খরচ করে দিল, মা কাবিলাহুল্লাহ মিনহু, তাদের থেকে আল্লাহ তা কবুল করবেন না, কবুল করবেন না, কতক্ষণ, হাত্তা ইউমেনা বিল কাদরে, যতক্ষণ পর্যন্ত তাকদীরের প্রতি ঈমান না নিয়ে আসবে, এই চারটি স্তর সহ যা আপনাদের সামনে শুরুতে শুনালাম যাতে বুঝতে সুবিধা হয়। আল্লাহ পাক সবকিছুই জানেন, হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে রেখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হ্যাঁ ইচ্ছা করেন তার ইচ্ছার বিরুদ্ধে হয় না, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুর সৃষ্টিকর্তা। সুম্মা ইস্তাদাল্লা, তারপরে দলিল হিসাবে প্রমাণ হিসাবে পেশ করলেন, বিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে দলিল নিলেন, কি দলিল পেশ করলেন, আল ঈমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিবরাইলের হাদিস, প্রসিদ্ধ হাদিস রয়েছে, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কয়েকটি প্রশ্ন করেছিলেন, তার একটি প্রশ্ন ছিল ঈমান সম্পর্কে, আখবিরনি আনিল ঈমান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি ঈমান সম্পর্কে বলুন তো, মানুষের আকার ধরে এসে সাদা দবদবে কাপড় পরে এসে বসে গেছেন, লোকেরা ভাবলো যে কোন আগন্তুক ব্যক্তি, অপরিচিত ব্যক্তি বাইরে থেকে এসেছে মদিনায়, তো আল্লাহর নবীকে জিজ্ঞেস করছেন, সবাই শুনছেন, কেউ টের পাচ্ছেন না যে এটা জিবরাইল বা এটা কোনো ফেরেশতা। নবী সাল্লাম উত্তরে বললেন, আল ইমান আনতু মেনা বিল্লাহ, ইমান হচ্ছে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসবে তুমি, ওয়া মালায়েকাতি আল্লাহর ফেরেশতাগণের প্রতি ইমান নিয়ে আসবে, অকো তুমি আল্লাহর কিতাব সমূহের প্রতি ইমান নিয়ে আসবে, ওয়া রাসূলি আল্লাহর রাসূলগণের প্রতি ইমান নিয়ে আসবে, ওয়াল ইয়াউমিল আখির পরকালের প্রতি ইমান নিয়ে আসবে, তুমি মেনা বিল কাদরে খাইরি ওয়া শাররি, এবং তুমি ইমান নিয়ে আসবে, বিশ্বাস করবে ভালো মন্দ তাকদীরের প্রতি। সুতরাং এর প্রতি যদি ইমান না থাকে, পাঁচটি বিশ্বাস করলো আর ছয় নম্বরটি বিশ্বাস করলো না, তাহলে আল্লাহ পাক তার ইবাদত বন্দেগী ফরজ নফল কিছুই কবুল করবেন না। ওয়ান ওবাদা ইবনে সামিত, ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনসারী সাহেব বলছেন, আন্নাহু ক্বাল আল ইবনিহি, তার এক ছেলেকে উপদেশ দিয়েছিলেন তিনি, ইয়া বুনাইয়া, হে বৎস, হে প্রিয় সন্তান, ইন্নাকা লান তাজিদা ত্বামাল ঈমান, তুমি কখনো ইমানের স্বাদ পাবে না। ইমানের একটা স্বাদ আছে, ইসলামের স্বাদ আছে, নামাজের স্বাদ আছে, রোজা রাখার একটা স্বাদ আছে, খিদায় আছেন তারপরও স্বাদ আছে, হজ করে মেহনত পরিশ্রম করে শরীর মনে হচ্ছে ভেঙে জুড়ে গেছে তারপরও একটা স্বাদ আছে, দান করার একটা স্বাদ আছে, চলে গেল টাকা, দান করলেন আপনি, দিয়ে দিলেন 10,000, 20,000, 1,00,000 টাকা দিয়ে দিলেন, টাকা গেল, কমে গেল, তাতে একটা স্বাদ আছে, প্রত্যেকটি ইবাদতের স্বাদ আছে, কিন্তু এই স্বাদ সবাই পায় না, বখিল সাদকা করে স্বাদ পায় না, কষ্ট হয়, আর যদি দিয়েও দেয় পরে আফসোস হয় এত টাকা চলে গেল। ওই রকমের নামাজ, যে ব্যক্তি সত্যি নামাজ পড়ার মতো নামাজ পড়ে, যেভাবে আল্লাহ এবং তার রাসূল নামাজ পড়তে বলেছেন, সে খুশু খুজু আন্তরিকতার সাথে নিশ্চয় যে শর্ত শর্ত আর কান সহ স্বাদ পায় না নামাজ পড়ে, যার ফলে নামাজ পড়ে আবার ছাড়ে, কখনো পড়ে কখনো পড়ে না, বা নামাজে ওই রকমের কোন রকমের তার উন্নতি নেই। বলছেন যে তুমি ঈমানের স্বাদ পাবে না অতক্ষণ পর্যন্ত, হাত্তা তালামা, যতক্ষণ পর্যন্ত তুমি তকদীরের প্রতি ঈমান না নিয়ে আসবে, তকদীরের প্রতি বিশ্বাস না থাকলে ঈমানের স্বাদ পাবে না। তকদীরের প্রতি ঈমান থাকলে যখন আপনার উপর কোনো কষ্ট আসবে তখন আপনি বলবেন আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ জানছেন, এটা মানুষ মানুষ আল্লাহর উপর কোনো কিছু করে দিতে পারে না, সুতরাং যে আল্লাহ পাকের কাছে খবর আছে যে আমার উপর দুঃখ এসেছে, কষ্ট এসেছে, আমার চাকরি নেই, আমার কাজ নেই, আমার অভাব আছে, সে আল্লাহ আমার দোয়া শুনবেন, আল্লাহ পাক ইনশাআল্লাহ ইন্না মাআল উসরে ইউসরা, আল্লাহ সহজ করে দেবেন, কঠিনের পরে আল্লাহ পাক আসান করে দেবেন, কারণ আল্লাহ যখন দিয়েছেন আল্লাহ দূর করবেন। তারপর আল্লাহর পক্ষ থেকে এসেছেন, আল্লাহ তো আমার মাতা পিতার চাইতে বেশি দয়ালু আরহামুর রাহিমিন, তিনি কি আমার জুলুম করবেন, তিনি আমাকে পরীক্ষা করছেন অথবা আমার কোন গুনার জন্য আমাকে সতর্ক সাবধান করছেন, সুতরাং আলহামদুলিল্লাহ যা হয়েছে হয়েছে। দেখেন কিভাবে নিল একজন মমিন মানুষ যে তকদীরের প্রতি ঈমান রাখে, এই বালা মুসিবত গুলিকে কত সুন্দর করে গ্রহণ করলো সাদরে, তাই না? কিন্তু যার তকদীরের প্রতি ঈমান নেই, যেভাবে তকদীরকে বুঝাইলাম, সে বালা মুসিবতে বিপদে পড়লে হায় হতাশের শেষ নাই, আফসোসের শেষ নাই, আক্ষেপের শেষ নাই, আর জীবন রাখবো না, আমার এই ছেলে নাই তো আর জীবনে থেকে লাভ কি, আত্মহত্যা করে দেবো, ফসল পানি সব বন্যায় ডুবে গেল আর থেকে লাভ কি, আমার মাও গেল বাবাও গেল একা আর বেঁচে থেকে লাভ কি, আত্মহত্যা করে দেবো, করছে না, আত্মহত্যা করছে, যার তকদীরের প্রতি ঈমান নেই, যেভাবে আল্লাহ ঈমান নিয়ে আসতে বলেছেন তার আত্মহত্যা করছে, তারা অশান্তিতে থাকছে, তারা মানসিক পেরেশানিতে থাকছে, তাদের দুনিয়ায় জাহান্নাম আখেরাতও জাহান্নাম। অতক্ষণ পর্যন্ত ঈমানের স্বাদ পাবে না, এই লোকটি কিন্তু ঈমানের স্বাদ পাচ্ছে, কষ্টে আছে, বালা মুসিবতে, পেটে খাবার নেই, তারপরেও সাহাদ পাচ্ছে, নামাজ পড়ে সাহাদ পাচ্ছে, আলহামদুলিল্লাহ আল্লাহ পাককে আমি রাজি করতে পেরেছি, আল্লাহ পাক আমার খুশি আছে, আল্লাহ পাক আমার সম্পর্কে জানছে আমি কি হালতে আছি। যতক্ষণ পর্যন্ত এই এলম তোমার না হবে, এই বিশ্বাস না হবে, আন্নামা আসাবাক আল্লাম ইয়াকুল্লি ইখতিয়াকা, যেই বিপদ তোমার উপর এসেছে সেটা তোমাকে ভুল করার নয়, ভুল করতে পারে না, এমনটা হইতে পারে না যে তোমার উপর মুসিবত ভুল করে চলে এসছে, অথবা তোমার উপর মুসিবত এসেছে এটাকে এটা অন্য জায়গায় ভুল করে চলে যেতে পারে, এরকম হইতে পারে না। অন্যের মুসিবত তোমার উপর ভুল করে চলে আসেনি, আর তোমার মুসিবত অন্যকে ভুল করে চলে যেতে পারে না, তোমার উপর এটা লিখনই ছিল, আল্লাহ পাকের এলমে আজল থেকে ছিল, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করেছেন, আল্লাহ পাক এই সৃষ্টি করেছেন, এই বিপদ তখন হয়েছে। জি, এর নাম তোমাদের, তখন তুমি স্বাদ পাবে ইমানের। ওমা আফতা আকা, আর যেটি তোমাকে মিস করে গেছে, ভুল করে গেছে, একটা দুর্ঘটনা হচ্ছিল আর দুর্ঘটনা হইতে হইতে একবারে বেঁচে গেলেন, কোন রকম বেঁচে গেলেন, এদিক সেদিক সবাই ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক কিছু হলো, কিন্তু মাশাআল্লাহ আপনি বেঁচে গেলেন। যে কোনো ক্ষেত্রে আপনি ভাববেন না যে আমি খুব চালাক চতুর তাই আমি বেঁচে গেলাম, আমি জেগেছিলাম আর ধরেছিলাম, অ্যাক্সিডেন্ট হয়েছিল, যারা সব ঘুমিয়েছিল, ঝিমাচ্ছিল, তন্দ্রায় ছিল, তারাই অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি বেঁচে গেছি। অনেকে এরকম করে না, ব্যাখ্যা করে না, পার্থিব ব্যাখ্যা করে, খবরদার না। তারপর বলছেন আল্লাহ রাসূল সাল্লাম থেকে শুনেছি, তিনি ইরশাদ করেছেন, ইন্না আউওয়ালা মা খালাক আল্লাহুল কালাম, নিঃসন্দেহে আল্লাহ পাক সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। আল্লাহ পাক প্রথম কি সৃষ্টি করেছেন? কলম সৃষ্টি করেছেন আল্লাহ পাক প্রথম। তাহলে বিদাতীদের কথা, হ্যাঁ, আউওয়ালা মা খালাক আল্লাহ নূরি, তাদের বিদাতী কথা, প্রথম নবীর নূর সৃষ্টি করেছেন। খ্রিস্টানরা ঈসা আলাইহিসসালামকে আব্দুল্লাহর জায়গায় ইবনুল্লাহ করে ফেললো, আল্লাহ বলছেন আব্দুল্লাহ স্লেভ অব গড, তাই না? আর এরা কি করে ফেললো? হ্যাঁ, সান অব গড করে দিল, আল্লাহর পুত্র বানিয়ে ইবনুল্লাহ করে দিল। আর বিদাতি কবর পূজারী যারা নবীকে নূর বলে থাকে, তারা একবার হুবহু খ্রিস্টানদের বিজাতির অনুসরণ করে তাদের রাস্তা ধরে কি করলো, মুহাম্মদ রাসূলুল্লাহ কে আল্লাহ পাক বলেন আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুল্লাহ আব্দুহু ওয়া রাসূলুহু, আল্লাহর বান্দা বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন, এরা বলে না নূরুল্লাহ, আল্লাহর নূর বানিয়ে দিল, আল্লাহর আলো বানিয়ে দিল। একই রকম না, ওরা আব্দুল্লাহকে ইবনুল্লাহ বানিয়েছে, আর এরা আব্দুল্লাহকে নূরুল্লাহ বানিয়ে দিয়েছে। জি, কিয়ামত পর্যন্ত এরকম বহু জাতি আসবে, বিজাতিদের অনুকরণ করবে, বহু দল আসবে বিদাতিদের মধ্যে মুসলিম সমাজে, যারা লাতাত্তাবুনা সানানা মান কানা ক্বাবলাকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎ বাণী, অবশ্যই অবশ্যই তোমরা হে মুসলিম বিজাতি তোমরা পদে পদে অনুসরণ করবে, এই পদে পদে অনুসরণ করেছে। নূর নাকি মানুষ, এই মর্মে একটি বিস্তারিত আমার বক্তব্য আছে, দেড় ঘন্টার বক্তব্য আছে, ওই বিষয়ে অতিরিক্ত জানতে হলে সেখান থেকে জানতে পারবেন। সর্বপ্রথম আল্লাহ তাহলে কি সৃষ্টি করেছেন? কলম সৃষ্টি করেছেন। ফাকাল আল্লাহ উক্তুব, তারপরে কলমকে আল্লাহ বললেন সম্বোধন করে, কলম তুমি লিখো, তুমি লিখো, লিখতে বলে ফাকাল রব্বি অমাজা আক্তুব, কলম তো জানে না কি লিখতে হবে, কলম বলছে হে রব হে আল্লাহ অমাজা আক্তুব আমি কি লিখবো, তাহলে আল্লাহ পাক বলেন উক্তুব মাকাদিরা কুল্লিশাই, প্রত্যেক বস্তুর প্রত্যেক বিষয়ের তকদির লিখো, মাকাদির জমা বহু বচন, তকদির লিখো প্রত্যেক বস্তুর, প্রত্যেক বস্তুর শুধু মানুষের তকদির নয়, তাহলে জিনের তকদির, পাহাড়ের তকদির, যে পাহাড় ওহ পাহাড় কতদিন থাকবে, যে হিমালয় কতদিন থাকবে, তারপরে হ্যাঁ ওয়াইদাল জিবালু সুইয়ারাত, পাহাড় চলমান হয়ে যাবে, হ্যাঁ সমুদ্র কতদিন থাকবে, তারপর ওয়াইদাল বিহারু সুজ্জারাত, আগুন লাগিয়ে দেওয়া হবে, উত্তাল করে দেওয়া হবে, সব ধ্বংস করে দেওয়া হবে, ওয়াইদাল আরযু মুদ্দাত ধ্বংস করে দিয়ে বদলিয়ে দেওয়া হবে, নতুন জমিন আল্লাহ সৃষ্টি করবেন, সেখানে হাসর হবে, আসমাওয়াত এইরকমই আসমান, তো এগুলি সব তকদির। এই জন্য কুল্লা সাহেব বলা হয় শুধু মানুষের তকদির নয়, শুধু জিনের তকদির নয়, এইরকমই পশু পাখি সবকিছুর তকদির আছে। আপনার বাড়ি একটা ছাগল আছে, তারও একটা তকদির আছে যে কতদিন এই ছাগল বাঁচবে, কার বাড়িতে জন্ম হবে, কতটি খাবে, কি খাবে, সব তকদির, এগুলি তকদির। আল্লাহ আকবার। এইভাবে যখন আমরা এলম শিখব আকিদা সম্পর্কে, তখন আল্লাহ সম্পর্কে আমাদের কেমন জ্ঞান হবে এবং আল্লাহকে কত বড় মনে, আল্লাহ আকবার, তখন এই অর্থ বুঝতে পারবো যে আমরা যে তকবিরে তাহরিমা বলি আল্লাহ আকবার কিন্তু বুঝি না, আল্লাহ আকবার বলি আবার আমার কাজে কর্মে কিন্তু আমার পার্টি বড়, সারা জীবন পার্টির মেহনত করলাম, তাই না? যে যে পার্টি করছেন, যে দল করছেন, সেই দলের মেহনত করতে আছেন আপনি। তো শুধু কথায় আল্লাহ আকবার বললে তো হবে না, অন্তরে আল্লাহ আকবার যেমন বলতে হবে, জবানে যেমন আল্লাহ আকবার বলতে হবে, তেমনি কাজে কর্মে আল্লাহ আকবার। জি আল্লাহ আকবার, আল্লাহ সবচাইতে বড়, সবকিছুর চাইতে বড়। সমস্ত কিছুর তকদির লিখতে বললেন, তাও কি কিছুদিনের, হাত্তা তাকুমা কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত কিছু আসবে, এসেছে, এখন আছে পৃথিবীতে, আরো আসবে, যা কিছু আসবে সবকিছুর তকদির। এই যে আপনাদের পকেটে পকেটে মোবাইল, কোন যুগে মোবাইল আসবে, এটাও তকদির, আল্লাহ লিখে রেখেছেন যে এত সালে পৃথিবীতে এমন কিছু যন্ত্র আবিষ্কার হবে, এরোপ্লেন আবিষ্কার হলো, আরো কিছু আবিষ্কার হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে রেখেছেন কখন কোন বস্তু আবিষ্কার হবে। আল্লাহ পাক বলছেন, ওয়াখলুকু মালা তাআলামুন, আল্লাহ এমন এমন কিছু সৃষ্টি করবেন পৃথিবীতে, মালা তাআলামুন, বান্দা তোমরা জানোই না যে আরো কি সৃষ্টি হবে। বিশ বছর আগে জানতেন না আপনি মোবাইলের কথা, হ্যাঁ, আল্লাহ পাক আরো কত কি সৃষ্টি করবেন পৃথিবীতে যা তোমরা জানো না। তারপরে বলছেন যে হে বৎস, সমেত রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে শুনেছি, ইয়াকুলু মান মাতা আলা গাইরি হাযা, যেই ব্যক্তি এই আকীদা, এই বিশ্বাস ছাড়া, এই ঈমান ছাড়া অন্য কোন বিশ্বাসের উপর, ভ্রান্ত বিশ্বাসের উপর মরবি, অর্থাৎ তকদিরকে বিশ্বাস না করে, না না তকদির কিছু নেই, তকদির নেই, এগুলো আমরা নিজেরাই করছি, এগুলো আমরা আল্লাহকে সৃষ্টি করছি, যা করছি ভালো করছি, আমরা করছি খারাপ করছি অন্যায় করছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের এখানে ইচ্ছার কোন দখল নেই, ক্ষমতা নেই, আর আল্লাহ পাক রব্বুল আলামিন এসব সৃষ্টি করেন না। তকদির সম্পর্কে যদি এইরকম সংশয় থাকে, মান মাতা আলা গাইরি হাজা, এই তকদির প্রতি ইমান ছাড়া অন্য কোন ইমানের উপর যদি অন্য কোন বিশ্বাস, ভ্রান্ত বিশ্বাসের উপর মত হয়ে যায়, ফালাইসা মিন্নি, তাহলে সেই ব্যক্তি বা তারা আমার উম্মতের দলভুক্ত নয়, আমার উম্মতের লোক নয়। নবী করিম সাল্লাম তকদির অস্বীকারী, তকদিরে সন্দিহান ব্যক্তি যারা, তাদেরকে নিজের উম্মত থেকে বহিষ্কৃত করে দিয়েছে, ফালাই সামিননি, তারা আমার উম্মতের লোক নয়। অফি রিওয়ায়াত লি আহমদ, ইমাম আহমদ রহমতুল্লাহ মুসনাদ আহমদের একটি হাদিসে রয়েছে, ইন্না আউওয়ালা মা খালাক আল্লাহ তাআলা আল কলম, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম কলমকে সৃষ্টি করেন, ফাকাল আল্লাহ তাকে বলে উক্তুব, লিখো, অতিরিক্ত কথা এখানে রয়েছে, সেই সময়ে কলম চালু হয়ে গেল, বেমা হুয়া কায়নুন ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত যা কিছু হবার আছে সবকিছু লিখতে চালু হয়ে গেল, চালু হয়ে গেছে কলম, লিখতে আছে, লিখতে আছে, লিখে শেষ করে দিয়েছে সব। আর একটা হাদিসে রয়েছে, এখানে ওই হাদিসটি নাই, চল্লিশ হাদিসের ছোট কিতাব আছে, তাতে শেষ অংশে ওই হাদিসটি আছে, তারপরে জাফাতিল আকলামু ওয়া তুওয়াতিস সুহুফু, কলমের কালি শুকিয়ে গেছে এবং লিখার পরে খাতা, যে তকদির লিপি আছে তা বন্ধ করে দেওয়া হয়েছে, তুওয়াত মুড়িয়ে রেখে দেওয়া হয়েছে, কি বুঝতে পারলেন? হ্যাঁ, মানে প্রত্যেকের তকদির লিখার পরে কলম শুকিয়ে গেছেন, আর নতুন করে কারেকশন হবে না, কলম যদি শুকিয়ে যায় আপনার, আর যদি কোনো লিখাতে ভুল হয় তাহলে আর কি ভুলটা কারেকশন করতে পারবেন, তারপর আপনার ভুল হইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুল হইতে পারে। সুতরাং আল্লাহ পাক যা লিখিয়ে দিয়েছেন, কলমকে যা আদেশ করেছেন, যা লিখার লিখা হয়ে গেছে, কলম শুকিয়ে গেছে মানে আর কলম লিখবে না, ব্যতিক্রম হবে না, যে আপনার ভাগ্যে সন্তান নেই, ছেলে মেয়ে নেই, আর পীর বাবা দিয়ে দিল, এমনও কথা কিতাবে আছে যে বাবারে কিতাবে আছে, আজকে বললাম বিদাতিদের তরিকে, তাই না? তো বিদাতিদের এই পীরপন্থী কিতাবে আছে যে বাবারে তোমার তকদির দেখলাম, লহে মাহফুজ, আমি দেখতে পাচ্ছি কাশ হয়ে গেছে, কিন্তু তোমার তকদিরের ছেলে মেয়ে নাই, তারপরে বাবা তোমার জন্য চেষ্টা করছি আমি, তারপর দিয়ে দিল পীর বাবা, তারপরে সন্তান দিয়ে দিল, আউযুবিল্লাহ, তকদিরের প্রতি ইমান আছে? তারপরে কত বড় শিরক আর কুফরি, যে আল্লাহ লিখেননি, তাহলে আল্লাহ, আল্লাহর এলম ভুল হয়ে যাচ্ছে তাহলে, না? এর চাইতে বড় কুফরি কিছু আছে? আল্লাহ যদি জানতেন যে না কোন এককালে এক পীর আসবে আর সে দিয়ে দিতে পারবে, কাশ পেতে কে নিবে, তকদির এনে তারপরে ও দিয়ে দিতে পারবে, তাহলে আল্লাহ আগে থেকে লিখে রাখতেন, আল্লাহ জানেনি না তো, আউযুবিল্লাহ, তাদের আকিদা আল্লাহ জানেন না, জানলে কি আর ভুল হয়? আমাদের ভুল এই জন্য হয় যে আমরা জানি না, সেই জন্য অনেক ভুল করি আমরা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুই তো জানছেন, এগুলি কুফরি, স্পষ্ট কুফরি এবং বড় কুফরি কথা। বিশ্বাস করলো না, চারটি স্তরের কোন একটি স্তরকে বিশ্বাস করলো না, বলবেন না আগে চারটি স্তর, কিন্তু সবগুলিকে বিশ্বাস করলো না, অথবা দুটি বিশ্বাস করলো না, অথবা একটি স্তরকে বিশ্বাস করলো না, তিনটি মানি বাকি ওই শেষটা মানি না, এইভাবে তকদির বা সন্দেহ করলো, কি করে তকদির হইতে পারে, আমরা আমরা করছি যা করছি করছি, আল্লাহ আবার কি লিখে রেখেছেন, যদি সন্দেহ করে তাহলে কি হবে, আহরাকাহুল্লাহ বিন্নার, আল্লাহ পাক তাকে জাহান্নামের আগুনে জ্বালাবেন, আহরাকাহুল্লাহ বিন্নার, জাহান্নামের আগুনে জ্বালাবেন, নামাজও পড়ে, রোজাও রাখে, ওহদ পাহাড়ের সমান স্বর্ণ চাঁদি খরচ করে, আল্লাহ রাস্তায় ব্যয় করে, সাদকা যাকাত করে, মসজিদ মাদ্রাসা এতিমখানা সবকিছুই করে, সেজদায় যদি সারা জীবন পড়ে থাকে আর তকদির সম্পর্কে সন্দেহ করে, আহরাকাহুল্লাহ বিন্নার, আল্লাহ পাক জাহান্নামে জ্বালাবেন। অফিল মুসনাদ, মুসনাদ আহমদে এবং সুনানের কিতাবগুলিতে রয়েছে, ইবনে দাইলামি থেকে বর্ণনা করা হয়েছে, কালা আতাই তো ওবাই বিন কাব, আর একটি আসার মানে রিওয়ায়াত সাহাবী, ওবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, ফাকুলতু ফি নাফসি শাই, একজন এসে বলছে যে আমার মনে একটু সন্দেহ আছে তকদির সম্পর্কে, সংশয় যে কেমন তকদির আল্লাহ লিখে রেখেছেন, কেমন কথা হইল, সংশয় সম্পর্কে, তকদির লিখে রেখেছেন তাহলে আমল করে লাভ আছে, তকদির লেখা থাকলে তো লিখা আছে, জান্নাত না জান্নাত লিখা আছে, জাহান্নাম লিখাই আছে, একটা লিখা আছে, বলে না লোকের আজকাল অনেকে যে তকদির যদি লিখাই থাকে তাহলে আমার নামে যদি জান্নাত আল্লাহ লিখে রাখেন তাহলে জান্নাত আমার কে নিতে পারে, আর যদি জাহান্নাম লিখাই থাকে আমার নামে তো নামাজ রোজা করি কি আর জাহান্নাম থেকে বাঁচতে পারবো, কারণ তকদির তো লিখাই আছে, ঠিক না। এই কথা যারা বলে তাদেরকে আমি বলি দুনিয়ার ক্ষেত্রে আপনি এই কথা বলুন যে ভাগ্যে যদি সৌদি আরব লিখাই থাকে তো সৌদি আরব তো যাবো, পাসপোর্ট করার কি প্রয়োজন, ভিসা লাগাবার কি প্রয়োজন, এই লাখ লাখ টাকা দেওয়ার কি প্রয়োজন, আবার ঢাকা দূতাবাস এমবেসি যেতে হবে কি প্রয়োজন, শহরে যেতে হবে ভিড় ভাড়ে দরকার কি, গাড়িতে চড়ার দরকার থাকে, বাড়িতে বসে থাকি, থাকলে আল্লাহ উড়িয়ে নিয়ে যে বসিয়ে দেবে সৌদি আরব, করেননি তো, সবগুলি কাজ করে এসছে সৌদি আরব আসার জন্য, হ্যাঁ রুজি রোজগারের জন্য যা লাগে সব করে এসছে, তারপরে যারা শিক্ষিত হয়েছেন পড়াশোনা করেছেন, এটাও দুনিয়া, দিনও হইতে পারে, দিনের শিক্ষা হইলে বা দিনই উদ্দেশ্য থাকলে, আপনি যদি বলতেন তকদিরে যদি আমার আলেম হওয়া থাকে, হাফেজকারী হওয়া থাকে, তকদিরে যদি আমার ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া থাকে তো হয়ে যাবে, আল্লাহ যদি লিখে রাখেন আমার আবার স্কুলে যাওয়ার ভর্তি হওয়ার কি দরকার, ওয়ান ক্লাস থেকে বাবা মাকে বলতেন বা তখন অত বুদ্ধি ছিল না, তো মাধ্যমিক এসে তো একটা বুদ্ধি হয়েছে, তখন এই বুদ্ধি খাটাইতেন, মা আব্বা কি বলেন তকদিরে থাকলে আমি ডাক্তার হয়ে যাবো, দরকার নেই আপনার এত টাকা পয়সা খরচ করার দরকার নেই, আর আমারও এত মেহনত করার লেবার করার দরকার নেই, পরীক্ষা দেওয়ার দরকার নেই, করেছেন কি ওইরকম, কোন আধা পাগলই কাজ করবে না। দুনিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা তকদিরের আশ্রয় নিই না, অবৈধ আশ্রয় নিই না, আমরা তকদিরের কথা বিশ্বাসও রাখি আবার মেহনত করি, পরিশ্রম করি, কত মেহনত করেছি, প্রত্যেকে মেহনত করেছে, মেহনত না করলেই সালিল ইনসান ইল্লা মা সা, মানুষ তাই পাবে তকদিরের দিকে ছুটে তাহলে পাবে, যদি সাই করে দৌড় দেয় কোশিশ করে মেহনত করে তাহলে পাবে, যেই রকম মেহনত হবে সেই রকম ফল পাবে, ভালো মেহনত করলে ভালো ফল পাবেন, খারাপ মেহনত করলে খারাপ ফল পাবেন। তো যেমন দুনিয়ার ক্ষেত্রে আপনি তকদিরকে হুজ্জত বানাচ্ছেন না বরং মেহনত পরিশ্রম করছেন, ওই রকমই ধর্মীয় ক্ষেত্রে ইবাদত বন্দেগির ক্ষেত্রে আপনি মেহনত করেন, পরিশ্রম করেন, আপনি ফরজ আদায় করেন, নফল নওয়াফিল করেন, তাহাজ্জুদ পড়েন, ইশরাক পড়েন, দোহা পড়েন, নফল রোজা রাখেন, তারপরে আল্লাহর কাছে ভালো আশা করেন। এই ক্ষেত্রে একটি হাদিস একবারে ফয়সালা করে দিব আপনাদের জন্য। এক সাহাবি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তকদিরের কথা যখন বললেন, ফাফিমাল আমল, তাহলে আমল করে লাভ কি, যাহার হয়ে গেছে, কলম তো শুকিয়ে গেছে, আর আমল নামা তো বন্ধ করি, তকদির তো বন্ধ, তকদির লিপি যে লিখা আছে ওটা তো বন্ধ হয়ে গেছে, যা হয়ে গেছে, ফাকিমাল আমল, তাহলে আমল করে লাভ কি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কি বলেছিলেন, যে হ্যাঁ ঠিকই আছে তোমার কথা, এই কথা বলেছিলেন, যা হওয়ার একটা হয়ে গেছে তো থাক, কি বলেছিলেন, এমেলু এমালু, আমল করো, নামাজ পড়ো, রোজা রাখো, স্কুলে পড়ো, মাদ্রাসায় পড়ো, মেহনত করো, পরিশ্রম করো, আমল করো, চাকরি করো, বিদেশে যাওয়ার চেষ্টা করো, বিদেশে যেতে চাইলে এ মালু আমল করো, কর্ম করো, ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, প্রত্যেকের জন্য সহজ করে দেওয়া হবে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। আপনাকে বিদেশি রুজি রোজগারের জন্য যদি সৃষ্টি করা হয়ে থাকে, আপনার জন্য ওই রাস্তা সহজ করে দেওয়া হবে। আর যদি আপনাকে সেই জন্য সৃষ্টি না করে, আপনার তকদিরে না থাকে, তো মেহনত করলেন, এজেন্টকে টাকাও দিলেন, সব নিয়ে এজেন্টের অফিসই শেষ, নেই সব নিয়ে চলে গেল। হ্যাঁ, বা ভিসা লাগার পর এয়ারপোর্টে আসার পরে হার্ট অ্যাটাক ফিরে গেল। আমার এক পরিচিত ভাই ছিলেন, আমার যখন 18-19 বছর বয়স, সেই বছর দাওরা হাদিস ফারিগ হইলাম। সেই বছর আমি আমাদের এলাকায় দাওরা থেকে ফারিগ হইলাম, দাওরা হাদিস ফারিগ হইলাম বুখারি পড়ে, আর সে দেওবন্দ থেকে পড়ে আসলো, বাড়ি বাংলাদেশ দিনাজপুর, ছিল আমাদের মালদা ডিস্ট্রিক্টের লোক, বাংলাদেশ দিনাজপুরে তারা সেটেল হয়েছে। চাচাদের বাড়ি থেকে যাওয়া আসা করতো, ওদের চাচার গ্রামে আমি ফারিগ হয়েছি। তো পরিচিত মানুষ, যুবক মানুষ, এই বিয়ে করে মাত্র 6 মাস 1 বছর হয়েছে, আর দেওবন্দ থেকে ওই বছরই ফারিগ হয়ে ইচ্ছা অনেক কত যে কল্পনা দিনাজপুরে গিয়ে কাজ শুরু করব। আর যেই দিনাজপুরে গিয়ে কদম রেখেছে ফারিগ হয়ে, তারপরে অসুস্থ হয়ে পড়লো পেটের রোগ, আর 6 মাসের মধ্যে সে ইন্তেকাল করলাম। এর নাম তকদির। এখানে তকদির স্পষ্ট হচ্ছে, এই বলে আপনি আমল করেন, আপনি বেঁচে থাকবেন কি থাকবেন না, আরে এত মেহনত করে পড়াশোনা করে লাভ কি, বাঁচবো কি বাঁচবো না যদি মরে যাই, এত মেহনত করে পরিশ্রম করে বিদেশে গিয়ে লাভ কি, যদি গিয়ে সৌদি আরবে কদম রাখতে যদি মরে যাই, এরকম বলবেন নাকি, কখনো বলবেন না। সুতরাং আপনি আমল করতে থাকেন, কর্ম করেন, মেহনত করেন, এলেম বাড়ান, আমল বাড়ান, আপনার জন্য আল্লাহ যদি রাখেন তকদিরে, তাহলে রাস্তা সহজ হয়ে যাবে, আপনি টার্গেটে পৌঁছে যাবেন। বলছেন যে আমার অন্তরে একটু সংশয় আছে তকদির সম্পর্কে, আমার একটু সংশয় দূর করে দেন। তাহলে সুন্নাত তরিকা হচ্ছে সাহাবায়ে কেরামের তরিকা, তাবেঈনদের তরিকা, যে আপনার মনে যদি খুঁতখুঁতে কিছু থাকে, সংশয় থাকে, তো ভালো আলেমদের কাছে আপনি পরামর্শ নেন, যে আমার এরকম মনে হচ্ছে, তো আপনি কিছু আমার সংশয় দূর করেন বা এই ব্যাপারে একটু এক্সপ্লেন করেন, বোঝান আমাকে, যাতে করে আমার মনে একটা ইমানি শান্তি আসে। তাহলে আমাকে এমন কোন হাদিস বয়ান করেন, বর্ণনা করেন, যাতে আমার অন্তরে যে সংশয় রয়েছে তা আল্লাহ পাক দূর করে দেন। সংশয় সন্দেহ রয়েছে যা দূর যেন হয়ে যায়। ফাকালা, তখন বললেন উবাই বিন কাবলা, আনফাক্তা মিসলা উহুদিন যাহাবান, তুমি যদি উহুদ পাহাড়ের সমান স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় ব্যয় করো, মা কাবিলাহুল্লাহ মিনকে, আল্লাহ তোমার থেকে কবুল করবেন না। যেমন আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু আনহু হাদিস শুনাইলাম, বাসরা লোকদেরকে বলেছিলেন, তেমনি বললেন এখানে উবাই বিন কাব, হাত্তা তুমেনা বিল কাদর, যতক্ষণ পর্যন্ত তুমি তকদিরের প্রতি ঈমান না নিয়ে আসবে, তকদিরের প্রতি বিশ্বাস না করবে, ওয়ালাউ মিত্তা আলা গায়রি হাজা, আর এই তকদিরের প্রতি বিশ্বাস বিহীন যদি মরে যাও, তকদিরের প্রতি বিশ্বাস করলেন না এই অবস্থায় যদি মরে যাও, লা কুনতা মিন আহলিন নার, তাহলে তুমি জাহান্নামের অধিবাসী হবে, জাহান্নামের অধিবাসী হবে। কাল ফাতাই তো আব্দুল্লাহ বিন মাসউদ, উবাই বিন কাবের কাছে জানা হয়ে গেল সাহাবীর কাছে। তারপর দেখি আব্দুল্লাহ বিন মাসউদের কাছে একটু ভালো কিছু শুনি, যদি কিছু শোনা শুনি। তারপরে হুযায়ফা ইবনে ইয়ামান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোপন তথ্য তিনি মুখস্থ রাখতেন, গোপনে কিছু কথা ভবিষ্যৎবাণী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, বহু ভবিষ্যৎবাণী, সেগুলি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ওই হাদিসগুলি মুখস্থ রাখতেন। একটি হাদিস আছে বুখারীতে যে লোকেরা ভালো ভালো কথা জিজ্ঞাসা করতো, আমি শুধু নেগেটিভ দিক জিজ্ঞেস করতাম। কানান নাসু ইয়াসআলুন আনিল খাইরে ওয়া কুনতু আসআলু রাসূলুল্লাহ আনিশ শাররি, লোকেরা ভালো ভালো দিক জিজ্ঞেস করত যে মুসলিম উম্মতের কি উন্নতি হবে, এই হবে, কি হবে, কি হবে, এগুলো আমি জিজ্ঞেস করতাম, মুসলিম উম্মা কি এরপর আবার অধঃপতনে যাবে, ওদের কি আকীদা আমলে শিরক ডুবে, বিদাত ডুবে, নামাজ ছেড়ে দেবে ইত্যাদি, ভবিষ্যৎবাণী, ফিতনা হবে, কলহ হবে, বিবাদ হবে, মারামারি কাটাকাটি হবে ইত্যাদি, এসব জিজ্ঞেস করতাম। কি জন্য? মাখাফাত আইয়ুদের এখানে এই ভয়ে যে যাতে করে আমি ফিতনা থেকে, অনিষ্ট সার থেকে, খারাপ থেকে বাঁচতে পারি, নেগেটিভ জিজ্ঞাসা করতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো অনেক রহস্যের কথা, গোপনীয় তথ্য, ভবিষ্যৎবাণীর কথা তিনি বর্ণনা করেছেন হাদিসে। এই হুযায়ফা ইবনে ইয়ামানকেও তকদির সম্পর্কে জিজ্ঞাসা করলেন যায়েদ ইবনে সাবিত, যিনি কোরআনের কি ছিলেন, কাতিব ছিলেন, ক্লার্ক ছিলেন, কাতিবে ওয়াহী, কয়েকজন ওহী লিখতেন, তার মধ্যে শীর্ষস্থানে 1 নম্বরে হচ্ছেন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। ফাকুল্লুহুম হাদাসানি, তারা সবাই, সমস্ত সাহাবায়ে কেরাম, কে, উবাই ইবনে কাব, আব্দুল্লাহ ইবনে মাসউদ, হুযায়ফা ইবনে ইয়ামান, যায়েদ ইবনে সাবিত, তারা সবাই আমাকে বর্ণনা করলেন বিমিসলি যালিকা, ওই রকমই হাদিস যেমন শোনালেন উবাই ইবনে কাব, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে। হাদিসটি সহিহ মুসনাদ আহমদে রয়েছে, মুসনাদ আহমদে কয়েক জায়গায় হাদিসটি রয়েছে, পঞ্চম খণ্ডে রয়েছে। হাদিস নম্বর আবু দাউদ হচ্ছে 4690, ইবনে মাজাহ তো রয়েছে হাদিস নম্বর 77, রাওয়াহুল হাকিম ফি সহিহ, হাদিসটি ইমাম হাকিম তার কিতাব মুস্তাদরাক কে বর্ণনা করেছেন এবং হাদিসটি সহিহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তাকদীর সম্পর্কে বোঝার এবং তার প্রতি যথাযথ ঈমান নিয়ে আসার তৌফিক দান করেন। আমাদের কারো মনে যদি কোন রকমের সংশয় থাকে আল্লাহ যেন সেই সংশয় ওয়াসওয়াসা কুমন্ত্রণা এগুলিকে দূর করে দেন, আমিন। মাসায়েলে লেখক সময় অল্প আছে সেজন্য এগুলি বয়ন করে দিই, যদিও কথাগুলি চলে এসেছে। বলছেন যে এই বিষয়গুলি যেগুলি উল্লেখ করা হলো বা হাদিসগুলি উল্লেখ করা হলো এর দ্বারা বোঝা গেল যে তকদিরের প্রতি ইমান হচ্ছে ফরজ। বায়ান ও ফরজিল ইমান বিল কাদার, তকদিরের প্রতি ইমান নিয়ে আসা ফরজ। বায়ান ও কাইফিয়াতুল ইমান বিহি, তকদিরের প্রতি ইমান কেমন ভাবে নিয়ে আসতে হবে তা বর্ণনা করা হলো। বিশেষ করে আমি যে চারটি স্তরে ভাগ করে দিলাম ওলামারা যেভাবে করেছেন তা আপনার জন্য স্পষ্ট যে এইভাবে আপনাকে তকদিরের প্রতি ইমান নিয়ে আসতে বিশ্বাস করতে হবে। তৃতীয় বিষয় বলছেন এহবাত আমালে মাল্লাম ইউমেন বিহি, কেউ যদি তকদিরের প্রতি ইমান না নিয়ে আসে তাহলে তার আমল বিনষ্ট হয়ে যাবে, আমল ধ্বংস হয়ে যাবে। বললেন না যে তোমার অহত পাহাড় সমান হ্যাঁ স্বর্ণ চাঁদি দিনার দিরহাম আল্লাহ কবুল করবেন না যদি তোমরা তকদিরের প্রতি ইমান না নিয়ে আসো। চার নম্বর থামেন প্রশ্ন, বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ ইমানের স্বাদ পাবে না হাত্তা ইউমেনাবি, যতক্ষণ তকদিরের প্রতি ইমান না নিয়ে আসবে। ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন, তারপরে তিনি নবী সাল্লামের হাদিস আউয়াল মা খালাকাল্লাহুল কালাম বয়ান করেছেন। তো ইমানের স্বাদ পেতে হলে তকদিরের প্রতি ইমান নিয়ে আসতে হবে। পাঁচ নম্বরে বলছেন যে আল্লাহ পাক সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন তা এই হাদিস দ্বারা জানলাম। কি জানলাম? আল্লাহ পাক প্রথম কলম সৃষ্টি করেছেন। আপনাদেরকে প্রশ্ন করি, কলমের আগে আর কিছু ছিল না? আল্লাপাকের আরশ ছিল না? ছিল না, আল্লাপাকের আরশ ছিল। কারণ আরেকটি হাদিস আছে, আরেকটি হাদিস আছে, হাদিসটি আপনাদেরকে শোনাই। হাদিসটি বুখারীতে হাদিস রয়েছে, কাদ্দার আল্লাহ মাকাদির আল খালকি, সৃষ্টি জগতের তকদিরকে আল্লাহ সুপরিমিত করেছেন বা নির্ধারিত করেছেন, লিখেছেন কাবলা ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরযা, আসমান জমিন সৃষ্টি করার পূর্বে কতদিন পূর্বে, বেখামসিন আলফা সানাতিন, 50,000 বছর পূর্বে। তাহলে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে তকদির লিখছেন, মানে কলম সৃষ্টি হয়ে কলম তকদির লিখছে। তখন কি অবস্থা ছিল? বলছেন ওয়াকান আরশহু আলাল মা, তাহলে আসমান জমিন তো ছিলই না, আসমান জমিন তো আরো পরে হচ্ছে কলমের উপরে। ওয়াকান আরশু, যেই সময় তকদির লেখা হয় তখন আল্লাহর আরশ ছিল আলাল মা, পানির উপর। তাহলে আল্লাহর আরশ কলমের আগে সৃষ্টি হয়েছে। আচ্ছা, পানির উপর যখন আরশ ছিল তাহলে পানি ছিল, পানি সৃষ্টি ছিল। এখন কেমন ছিল আরশ, কেমন যেমন জানি না, তোমার পানি কেমন ছিল, কোথায় ছিল? আজ পানি আছে সমুদ্রে বা নদীতে, খাল বিলে পানি আছে, তো জমিন আছে। তখন জমিন ছিল না, আসমান ছিল না, কিন্তু পানি ছিল, কেমন ছিল আল্লাহ আলাম। এটা হচ্ছে ইমান, যে সম্পর্কে আল্লাহ জানাননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানাননি, সে সম্পর্কে কি বলতে হবে? আল্লাহ ভালো জানেন। খুব সহজ ভাষায় বলছে আলিফ লাম মিম, ওলামারা তাফসীর করতে গিয়ে কি পড়ে, আল্লাহ আলাম। জালালেন পড়ুন, আল্লাহ আলাম বে মুরাদিহি বে জালিকা, আল্লাহ যে কি উদ্দেশ্য করেছেন আলিফ লাম মিম দিয়ে আল্লাহ ভালো জানে সম্পর্কে। জানি না, যা জানানো হয়নি, এতটুকু যথেষ্ট যে আমাদের ইমান আল্লাহ পরীক্ষা করেছেন, আল্লাহর কিতাবে আছে, আমরা ইমান রাখি এর উপর। আমাদের আমলি জীবনের সাথে, কর্মজীবনের সাথে আলিফ লাম মিমের কোন সম্পর্ক নেই, সুতরাং আমাদেরকে জানাননি। যেটা আমাদের বিশ্বাসের সাথে, ইমানের সাথে সম্পর্ক, কর্মজীবনের সাথে সম্পর্ক, সেটা আমাদেরকে ব্যাখ্যা করে জানানো হয়েছে। ছয় নম্বরে বলছেন যে তকদির কলম সৃষ্টি করার পরে তকদির লেখা শুরু হলো এবং কিয়ামত পর্যন্ত যা কিছুই ঘটবে, হবে, সৃষ্টি হবে, সবকিছুই কলম লিখে দিয়েছে। সাত নম্বরে বলছেন যে বারাআতুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্মান লাম ইউমিন বিহি, যারা তকদিরের প্রতি ঈমান নিয়ে আসে না, তকদিরকে বিশ্বাস করে না বা সন্দেহ করে তকদির সম্পর্কে, তাদের থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্ক ছেদের ঘোষণা করেছেন, করেননি? হাদিসটা মনে আছে, যে ব্যক্তি তকদিরের প্রতি ঈমান না নিয়ে আসবে সে আমার উম্মতের নয়, বলেননি? ফালাইসা মিন্নি, তকদিরের প্রতি ঈমান তাহলে নিয়ে আসতে হবে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে উঠতে হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত পেতে হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পানি পেতে হয়। জি, আদাতুস সালাফি ইজালাতি শুবহা বিসওয়ালিল উলামা, সালাফে সালেহিন তাবেইনরা দেখেন সাহাবাগণকে জিজ্ঞাসা করছেন। তাহলে যদি আপনার মনে সন্দেহ থাকে তাহলে সালাফে সালেহিন সাহাবাই কেরাম তাবেইন আমাদেরকে শিখিয়েছেন যে আপনার বড় যারা তাদের কাছ থেকে জিজ্ঞাসা করুন, জিজ্ঞাসা করুন আপনার সংশয় দূর করার জন্য। আল্লাহ কোরআনে এর জন্য আদেশ করেছে, ফাস আলু আহলা যিকরে ইন কুনতুম লা তাআলামুন। আহলা যিকর মানে আহলা ইলম, কারণ আল্লাহ কোরআনকে জিকির বলেছেন, ওয়া ইন্নাহু লা যিকরুন লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাফাতু সালুন। বহু জায়গায় আল্লাহ পাক কোরআনে কারীমকে কি বলেছেন, জিকির বলেছেন, বরং হাদিসকে আল্লাহ জিকির বলেছেন। কোরআনে পাক আল্লাহ পাক বলছে, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি জিকির নাযিল করেছি। এই জিকির মানে কি, বিদআতি জিকির, হ্যাঁ সম্মিলিত জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির, ওসব জিকির না। এই জিকির আল্লাহ নাজিল করেছেন মানে আল কোরআন নাজিল করেছেন এবং কোরআনের তাফসীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সুন্নাহ নাজিল করেছেন, যে দুটিকে আঁকড়ে ধরতে বলেছেন। আমি জিকির নাজিল করে কোরআন হাদিস নাজিল করেছি এবং ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এর হেফাজত করব। কাকে দিয়ে আল্লাহ হেফাজত করবেন, কাকে আল্লাহ আলেম করবেন, কাকে মুফাসসির করবেন, কাকে মুহাদ্দিস করবেন, হ্যাঁ কাকে দিয়ে জাল শনাক্ত করবেন, জয়ীফ শনাক্ত করবেন, কাকে দিয়ে মাসলা মাসাইলের খেদমত নেবেন, কাকে দিয়ে আকিদার খেদমত নেবেন, আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহ পাকের কাছে সেটাও নির্ধারিত, আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের ইলম আছে। যখন যখন যেমন আল্লাহ পাকের প্রয়োজন হয়েছে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তেমন তৈরি করে কোরআন এবং হাদিসের আল্লাহ পাক সুরক্ষা করেছেন, হেফাজত করেছেন। ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তো কি বলছিলাম, যে সালাফে সালেহিনরা, সালাফে সালেহিনরা জিজ্ঞাসা করে সংশয় দূর করে নিতেন, এই আদেশ কোরআন আল্লাহ পাক করেছেন, ফাস আলু আহলা যিকরি, অর্থাৎ তোমরা কোরআন এবং হাদিসের পণ্ডিতদেরকে জিজ্ঞাসা করে নাও, ইন কুনতুম লা তাআলামুন, তোমাদের জানা না থাকলে, তোমাদের জানা না থাকলে। তার সাথে আল্লাহ তারপরের আয়াতে বলেছেন, বিল বাইয়িনাত ওয়া যুবুর, দলিল প্রমাণ সহকারে, অন্ধভাবে না। কারণ অনেক সময় অন্ধ হয়ে গেলে, আপনি একবার অন্ধভক্ত যদি হয়ে যান তাহলে ধোকা দিতে পারেন। সেই জন্য আমি বলি যে ভাত টিপা করে একটু টিপে নেন, আপনার ভাতগুলি সিদ্ধ হয়েছে কি হয় না, দু তিনটে ভাত টিপে দেখছেন না, হ্যাঁ একটু চেপে চেপে দেখছেন যে ভাবে, হ্যাঁ পুরো ভাতটা হয়ে গেছে, এক কিলো চালের ভাত বা দশ কিলো চালের ভাত হয়ে গেছে। তো ওইরকমই ভালো আলেম কিনা, কোরআন সুন্নাহর আলেম কিনা, দু তিনটি চারটি মাসলা যদি আপনি একটু তাহকিক তদন্ত করেন, যে এগুলি যুক্তিযুক্ত কোরআন হাদিস থেকে বলছেন না, আমাকে ধোকা দিচ্ছেন, জানি না বিদাতের দিকে নিয়ে যাচ্ছেন, দু তিনটা চারটে মাসলায় একটু যদি আপনি একটু রিসার্চ করে নেন, তাহলে আপনার আস্থা মোটামুটি হয়ে যাবে, না কথা ঠিক বলছেন, দেখেছি চেক করে। তারপরে ওলামায়ে কেরাম মানুষের সংশয় দূর করেছেন, সাহাবায়ে কেরাম যেমন দূর করেছেন, যারা এসে জিজ্ঞেস করেছে, আব্দুল্লাহ ইবনে উমারকে বাসরার লোকেরা যখন জিজ্ঞেস করলো, তা দূর করলেন। ওয়াজালিকা আন্নাহুম নাসাবুল কালাম ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাকাত, এবং এই ক্ষেত্রে যথাসাধ্য চেষ্টা করবেন যে নিজের পক্ষ থেকে বক্তব্য বেশি না বাড়িয়ে আল্লাহ এবং রসুলের কথা পেশ করবেন। দেখেন সাহাবায়েদেরকে যখনই জিজ্ঞাসা করা হয়েছে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস পেশ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস পেশ করেছেন, কারণ আল্লাহর কথা এবং রসুলের কথার তাসির রয়েছে, ওর একটা প্রতিক্রিয়া রয়েছে, ওর মধ্যে একটা বরকত রয়েছে, ক্ষমতা রয়েছে, ক্ষমতা রয়েছে। সুতরাং মানুষকে কোরআন সুন্নাহর দিকে ডাকার চেষ্টা করবেন, আহ্বান করার চেষ্টা করবেন, কোরআনের দলিল পেশ করার চেষ্টা করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের দলিল পেশ করার চেষ্টা করবেন, যে আল্লাহ পাক কোরআনে এই বলেছেন, রাসূলুল্লাহ হাদিসে এই বলেছেন। আর এই ছাড়া যদি বলেন যে না এই থিওরি এর ফিলোসফিরা এইরকম বলেছে, তো দার্শনিকরা এই বলেছে, অমুক এই বলেছে, এইগুলি করলে মানুষ বিভ্রান্ত হয়ে যাবে, অমুক ফাঁকি এই বলেছেন, অথচ হতে পারে যে কথা ভুল আছে। সুতরাং কোরআন এবং হাদিসের দিকে মানুষকে ডাকার চেষ্টা করবেন। এই কথাই আমরা শিক্ষা পেলাম সাহাবাই কেরামের এসব বক্তব্য থেকে, যেগুলিতে যে কেউ সংশয় নিয়ে এসছে তাদেরকে কোরআন এবং হাদিসের দিকে তারা নিয়ে আসার চেষ্টা করেছেন। সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এত এত লম্বা লম্বা প্রশ্ন কি জবাব দিবেন? নামাজে ভুল হলে অনেককে দেখেছি ডান দিকে সালাম ফিরি এক সিজদা দেই, অনেকে দুই সিজদা দেই, ডান দিকে সালাম ফিরি, ডান দিকে সালাম ফিরি সিজদা দিল, তারপরে মানে বাম দিকে সালাম ফিরল না নাকি, ডান দিকে সালাম ফিরে, এটা তরিকা দেশে, দেশি তরিকা তাই না, দেশেই তরিকা রয়েছে, কোনো প্রমাণ নেই। হয় সিজদা সহ কাবলা সালাম আছে, না হয় বাদাস সালাম আছে, হাদিস কাবলা সালাম মানে দুই সালামের আগে অথবা দুই সালামের পূর্বে আছে, এবং দুই রকমের মত আছে, এমনকি আমাদের দেশের লোকেরা করে, এটা মজহাবও নাই, হানাফি মজহাবে বাদাস সালাম। আমার যতটা ফিকহ এবং আসল ফিকহ, তো হানাফি ফিকহই পড়েছি, কুদুরি শারাবে গায়া হেদায়া এগুলি তো পড়েছি আগে, পরে না অন্যান্য ফিকাগুলি পড়লাম, তো তাতে আছে বাদাস সালাম। হানাফি মজহাবে সালামের পরে, দুই সালামের পরে সহসিজদা আছে। শাফি বা অন্যান্য মজহাবে কাবলা সালাম আছে, আর কিছু মাঝহাবে আছে যে কাবলা সালাম মাদার সালাম দুই রকমে আছে, যদি ঘাটতি হয়, হ্যাঁ ঘাটতি হয়ে গেছে যেহেতু তখন কাবলা সালাম করেন, আর যদি বাড়তি হয়ে যায় বেশি করেছেন আপনি ভুলটা বেশি তাহলে তখন মাদার সালাম সালামের পরে সেজদাগুলি করেন। এইভাবে ইখতিলাফগুলি রয়েছে কিন্তু হয়ে যাবে, আপনি সালামের আগেও যদি সেজদা সহ করেন তবু হয়ে যাবে, সালামের পরেও যদি সেজদা সহ করেন তবু ইনশাআল্লাহ তাআলা হয়ে যাবে। তারপরে বলছেন যে সেজদা সহর পরে আত্তাহিয়াত পড়ে দুরুদ পড়ে তাই না, তারপর সালাম ফেরে, হ্যাঁ এইটা এইটা মাযহাবের ফতোয়া যাইফ, কেন আত্তাহিয়াত আর দুরুদ পড়ার কোনো সহি দলিল নেই। সহি হচ্ছে যে আপনি সালামের আগে করেন সহসিজদা অথবা বাদা সালাম, সালামের পরে সহসিজদা, সহসিজদা করার পরে সালাম ফিরে দিবেন, সহসিজদার পরে আর আত্তাহিয়াত দুরুদ শরীফ পড়া কোনো সহি হাদিস নাই। এই মর্মে যতগুলি দলিল আছে সবগুলি যাইফ। লিখবেন বলতো আমি পড়বো কি শুদ্ধ লিখেন কপকে, ছার পোকা নাকি মারলে একটাতে কি হয় একশো হয় মানে বেড়ে যায় বরকত হয়ে যায়, ভ্রান্ত কথা, তো মারবেন না রেখে দেন। হ্যাঁ না না নেকির কথা বলেনি, মারতে হবে না মারলে বেড়ে যাবার এটা বলতে চেয়েছে, এগুলি সব ভুল ধারণা। হাসান তারপরে আর কি প্রশ্ন করেছেন, আমাদের দেশে জাল কথাবার্তা অনেক আছে দেখেন, এসব জাল কথাবার্তা, নবী সাল্লাম নাকি ঘুমিয়েছিলেন আর ছাড় পোকা এসে কামড় দিয়েছে, হ্যাঁ আমার জানা নাই নবী সাল্লাম কোনদিন ছাড় পোকা কামড় দিয়েছেন, তখন তিনি উঠে ফজর নামাজ পড়েছেন, আপনিও করেন ওইরকম, আপনিও করেন, কিন্তু এগুলি ভ্রান্ত কথা, ভ্রান্ত কথা, নবী সাল্লামকে ছাড় পোকা কামড় দিয়েছেন এমন কথা হাদিসে নেই আমার জানা পর্যন্ত আমার এলিমে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড় পোকা মারেননি, নামাজ পড়তে চলে গেছেন, এইসব কথা বানানো কথা কোথা থেকে পেয়েছেন আল্লাহ পাক জানেন। কারেকশন করা ডিলিট করতে হবে, নতুন একটা সেকেন্ড হ্যান্ড কম্পিউটার কেন, আপনাদের ব্রেন সব সেকেন্ড হ্যান্ড হয়ে গেছে, কিন্তু যদি ফ্রেশ থাকতো নতুন কম্পিউটারের মতো তাহলে অসুবিধা ছিল, নতুন এখানে ঢুকাইলে চলে, ইনস্টল করলেই চলে, ভালো জিনিস তাই না, কিন্তু বাংলাদেশ থেকে ইউজ করা সব মগজ নিয়ে এসছেন, ইন্ডিয়া থেকে ইউজ করা মগজ নিয়ে এসছেন, সুতরাং অনেক এখানে ভাইরাস আছে, ও ভাইরাস ডিলিট করে করে ভ্রান্ত আকিদা ভ্রান্ত ধারণা ডিলিট করে করে করে সাফ করে ক্লিন নেট করার পরে তখন দিতে হবে ভালো ভালো সহি আকিদা দিতে হবে, সহি হাদিস দিতে হবে, সহি সুন্নাত দিতে হবে, তাহলে কাজ হবে, একবার জরুরি। এটা আমি উদাহরণ দিয়ে মানে কম্পিউটার উদাহরণ দিয়ে বললাম, কিন্তু এই কথাটা ওলামারা আগের কিতাবও বলেছেন, আত্তাসফিয়া তারপরে হচ্ছে তাহলিয়া, মানে আগে ক্লিন করতে হবে তাসফিয়া মানে, আর তারপরে তাহলিয়া মানে অলঙ্কৃত সাজসজ্জিত করতে হবে, তারপরে তাতে কিছু ঢুকাইতে হবে, আর যদি এখানে শিরক বিদআত ঢুকে থাকে ভুল কথা ঢুকে থাকে আর ঢুকান ভালো কথা ঢুকান বেকার হয়ে যাবে। এরকমই জমি জায়গা চাষির ক্ষেত্রে দেখেন, চাষ আবাদ করার ক্ষেত্রে আপনাকে ঘাস থেকে জমিকে ক্লিন করতে হবে, তারপরে বীজ বপন বীজ ছিটাইতে হবে, না এর কাজ হবে না, প্রথম ক্লিন করার পরে তারপরে তাতে দিতে হবে ভালো জিনিস। এই ভুল ধারণাগুলি আছে, এখানে আসেন ইনশাল্লাহ ধীরে ধীরে দূর হবে। এক ভাই বলছেন আমার মা ও বাবা অসুস্থ এবং আমার স্ত্রী আট মাসের গর্ভবতী, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আসান করেন, সুস্থ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সহি সালামতে রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন রুজিতে বরকত দান করেন, ছেলে মেয়েতে বরকত দান করেন, আল্লাহ পাক হেফাজত করেন সবার। বড় পড়া তকদির ওলামারা বলেছেন যে দুই রকমের তকদির, যেগুলি অকাট্য আল্লাহর ফয়সালা, তকদির মুগরাম যারা ভাগ করেছেন আমাদের দেশে ভালো আলেমরা এইভাবে ভাগ করেছে, অকাট্য তকদির বলা যেতে পারে এইভাবে ভাগ করে, অকাট্য ফয়সালা যেমন মত আছে, মত কি আল্লাহ নবীর মত দূর হয়নি আর কারো মত দূর হবে নাকি, হ্যাঁ আবু বকর উমর উসমান আলীর মত দূর হয়নি, হ্যাঁ মুসা আলাইহিস সালাম মত দূর হয়নি, তা আমাদের মত দূর হবে, তো মত মূর্তি হবে। আপনি যদি ওখানে আল্লাহ আমার মত যাতে না আসে, আমি দেখতে চাই আমার দশ পিঁড়ি দেখতে চাই, হবে না, কোনোদিন হবে না, আমি যাতে দুইশো বছর বাঁচি, আজকালকার জামানোর লোক একশো বছর বেশি বাঁচে না, আপনি যদি আল্লাহ আমাকে দুইশো তিনশো বছর বাঁচাও, তাহলে এগুলি দোয়া এইভাবে ঠিক নাই, এই দোয়া করে যে তকদির পাল্টে দেবেন অসম্ভব কথা। অসম্ভব কথা। যদিও আল্লাহ পাকের কাছে কিছু অসম্ভব নয়, কিন্তু বর্তমান জমানায় অসম্ভব দেখছি যে কেউ 200-300 বছর বাঁচবে। শোনেন, হ্যাঁ ফায়ানুল লেমায়ুরি, তো আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখে দেবেন। যেমন ভ্রান্ত আকিদা আছে খেজের সম্পর্কে, নাকি খেজের এখনো বেঁচে আছে আর পানির নবী হয়ে আছে, এগুলো ভ্রান্ত আকিদা, খেজের নাই মরে গেছে, প্রত্যেক কুল্লমান আলী এখন সব মারা গেছে, বুঝতে পারছেন? তো কতগুলি ওয়াকাট্ট ফয়সালা আছে, সেগুলিতে রদ বদল হবে না। আর কিছু আছে যেগুলো বলা তকদির মুআল্লাক, মানে আল্লাহ পাক শর্ত সাপেক্ষ রেখেছেন, এই লোকটি টাকা পয়সা হওয়ার পর মাতা পিতার যদি সেবা করে, আত্মীয় স্বজনের দেখাশোনা করে, তো তার রুজিতে বড় বরকত হবে, উন্নতি হবে, হ্যাঁ বয়স বৃদ্ধি হবে, বুঝতে পারছেন? হতে পারে 60 বছরের বয়স, কিন্তু যদি এ যদি মাতা পিতার ভালো সেবা করে, এ যদি তা কপরেজগারি অবলম্বন করে, তো 70 বছর বয়স তো হবে, অথবা 60 বছরই বয়স হবে, হয়তো আর একটা এর ব্যাখ্যা, 60 বছরই বয়স, কিন্তু 60 বছরে 120 বছরের কাজ করতে পারবে, অনেক আছে না এরকম, বাঁচলো 60 বছরই কিন্তু 500 বছরের কাজ করে গেছে, আম্বিয়া রাসূল ওলামায়ে কেরাম তারা এরকমই তো কাজ করেছেন, করেননি? আম্বিয়া রাসূল বড় বড় ওলামায়ে কেরাম আইমা মুহাদ্দিসিন, আমরা যদি 1000 বছর বাঁচি, তো ইমাম বুখারি ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদ তাদের সমান করতে পারবো নাকি? আশা করতে পারি না যে করতে পারবো, কিন্তু তারা হয়তো 50-60 বছর 70 বছর বেঁচেছেন। আমি মাঝে মাঝে উদাহরণ দিয়ে বলি, আমি এবার সত্যি বলছিলাম ভাইদেরকে, ইমাম নওয়াবী রহমতুল্লাহ আমার বয়সে ইন্তেকাল করেছেন, 45-45 বছর বয়স আমার, 45 বছর বয়সে ইমাম নওয়াবী রহমতুল্লাহ এর ইন্তেকাল হয়েছে। তার হাদিসের কিতাব আছে, ফিকহের কিতাব আছে, উসুলে ফিকহের কিতাব আছে, বহু কিতাব আছে তার, এ হচ্ছে বরকত। অল্প বয়সে অনেক কাজ করে ফেললেন আপনি দিনের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে, শুধু দিনের ক্ষেত্রে না, দুনিয়ার ক্ষেত্রে। আপনার সমান বয়স, আপনার ক্লাসমেট, আপনার আপন ভাই, আপনার বড় ভাই কিছুই করতে পারেনি, বেচারা ছেলে মেয়ে পেরেশান, আর আপনার সুখের শেষ নাই, হালাল রিজিক আল্লাহ পাক চারিদিক খুলে দিয়েছে। হয়তো আপনার ভালো কাজ আপনি কিছু করেছেন, অথবা আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন দিয়ে, ভালো কাজ না করে আল্লাহ দিতে পারেন, পরীক্ষা করছেন আপনাকে দিয়ে। তো কথা হচ্ছে যে তকদির ভালো করার জন্য নেক আমল, সাদকা খায়রাত করা, আত্মীয় স্বজনদের দেখাশোনা করা, এগুলি হাদিসে রয়েছে, সুতরাং এগুলো আপনি করে যাবেন, এগুলি হচ্ছে মাধ্যম। আমার তকদিরকে ভালো করব, আমার তকদিরকে সুন্দর বানাবো, সেই জন্য আমি নেক আমলগুলি করে আমার তকদির সুন্দর করার চেষ্টা করব। কিন্তু যেগুলি ওয়াকাট্ট আল্লাহর ফয়সালা আছে সেটা রদ হবে না। যদি কারো ফয়সালে আল্লাহ পাক লিখেই রাখেন আজল যে এই লোকের অ্যাক্সিডেন্টাল মত হয়, বড় বড় আলেমদের অ্যাক্সিডেন্ট হয়ে মত হচ্ছে, তো কি খারাপ নাকি? খারাপ না, সেটাই তার তার মত, আল্লাহ পাক লিখে রেখেছেন, সেটা খণ্ডন হলো না। হুসাইন রাজি আল্লাহ যদি শাহাদাতের মত হয় এরকম, পানি বন্ধ করে দেওয়া তার জন্য, ওসমান রাজি আল্লাহ যদি অবরোধ করে এরকম শাহাদাত হয়, তাহলে আরো কার ভাগ্যবান, তো এদিক দিয়ে ভাগ্যবান। কিন্তু যে যা ভাগ্যে আছে এরকম দুর্ঘটনা বা ঘটনা হওয়ার, সেটা ঘটবে, অকট্ট ফয়সালা। তারা কি দোয়া করতে কোন ত্রুটি করেছেন নাকি আল্লাহ পাকের কাছে? হ্যাঁ, আপনি কি মনে করেন যে আমি আপনি ইস্তেখারা করি আর হুসাইন রাজি আল্লাহ ইস্তেখারা করেননি যাওয়ার জন্য, যখন ইরাকের জন্য যাচ্ছে? অবশ্যই করেছেন, কিন্তু আল্লাহ পাক ভালো জানেন তার জন্য যেটা ফয়সালা করেছেন, তাতে আল্লাহ পাক ভালো হিকমত জানেন কি জন্য ফয়সালা করেছেন। আল্লাহ পাকের এই ফয়সালা ছিল যেখানে হওয়ার ছিল, হয়েছে। কত সাহাবাই কারণ নিষেধ করেছেন, আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিন আব্বাস ধরে নিয়েছেন, তুমি যেও না, যেতে নিষেধ করছি, তারা তোমার এহতরাম করবে না, ধোকাবাজি করবে, ভ্রান্তবাজি করবে, গাদ্দারি করবে, বিশ্বাসঘাতকতা করবে। না, আমার ভাই যখন চলে গেছে মুসলিম বিন আকিল, আমিও চলে যাবো না, আমি যাবো ওখানে। রাস্তায় যখন খবর পেলেন যে মুসলিম বিন আকিলকে শহীদ করে দিয়েছে, আরো লোক বাধা দিলে, আর যাবে, যেতে হবে না। আমার ভাই যখন শহীদ হয়েছে, আর ফিরবো না, আমি ওই রাস্তাতেই যাবো, যাক শহীদ যদি হইতে হয় হয়ে যাবো। তকদির, তকদির টেনে নিয়ে যাচ্ছে, নিষেধ করছে লোকজন, না নিষেধ মানছেন না তিনি, তকদির টেনে নিয়ে যাচ্ছে। আপনাকে আপনার তকদির ভালো করার চেষ্টা করতে হবে। তকদির খারাপ করার জন্য আপনি দৌড় দিয়ে গাড়ির তলে পড়ে যাবেন নাকি? আপনার তকদির ভালো করার জন্য আপনি নিজেকে সেভ করে চলাফেরা করছেন। তারপরে যদি আল্লাহর ফয়সালা থাকে, আপনি এই কলমকে রদ করতে পারবেন না। জি, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, এই কথাটি কুফুর। আর আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের পাতা নড়ে না, এটি হচ্ছে সহিহ আকীদা ইসলাম। হুকুম আর ইচ্ছার পার্থক্য শুধু, কিন্তু দুইটি শব্দের অর্থ বুঝতে হবে। আল্লাহ ইচ্ছা করেন সব কাজের, কিন্তু হুকুম সব কাজের দেন না, হুকুম শুধু ভালো কাজের দিয়েছেন। হুকুম আল্লাহ পাক নামাজ দিয়েছেন, রোজার দিয়েছেন, হজের দিয়েছেন, মাতা পিতার সেবার দিয়েছেন, কিন্তু আল্লাহর ইচ্ছা যে দুনিয়াতে ভালো থাক মন্দ থাক, নামাজিও থাক, চোরও থাক, ডাকা থাক, মমিনও থাক, মুশরিকও থাক, আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহর ইচ্ছা যদি বলেন না আল্লাহর ইচ্ছা নাই, তাহলে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে আপনি চোর হয়ে গেলেন, তাহলে আল্লাহকে আপনি অপারগ করে দিলেন, হ্যাঁ আল্লাহকে অসহায় বানিয়ে দিলেন, সেই জন্য যাতে আমার আকীদা অক্ষুণ্ণ থাকে, এটি হচ্ছে সহি আকিদা। আল্লাহর ইচ্ছা আছে সব ভালো মন্দ, তারপরে স্বাধীন আপনি, আপনি স্বাধীনে চুরি করছেন, আপনাকে আল্লাহ বাধ্য করেছে পাথরের মতো, যে পাথর কেন কিতাবকে এখানে রেখে দিলাম, যদি না নিয়ে যায় এখানেই পড়ে থাকবে কিয়ামত পর্যন্ত, কেউ যদি না স্পর্শ করে এখানে পড়ে থাকবে, এইরকম কি আমরা না? চোর এরকম নয় আর নামাজি এরকম নয়, নামাজি স্বাধীনভাবে নামাজ পড়তে যাচ্ছে, মসজিদে পড়ে থাকবে না, চলে যাবে আজান হইলে, আর যে চোর সে চুরি করতে যাচ্ছে ইচ্ছা করে যাচ্ছে, সে স্বাধীনভাবে যাচ্ছে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, তারপরে যদি আল্লাহ পাক এরকম মজবুর করে দিতেন এই কিতাবের মতো, এই আপনার এই এইগুলির মতো, লোহার মতো, তাহলে আল্লাহ পাক কি করে পরীক্ষা করলেন? তাহলে পরীক্ষা অযৌক্তিক পরীক্ষা, ক্ষমতাই নেই আমার, তাহলে আল্লাহ আমার কি পরীক্ষা করবে? আল্লাহ যা করে দিয়েছে করে দিয়েছে, আমার তো কোনো উপায় নেই, এরকম কি কখনো না? আল্লাহ পাক আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন এবং আল্লাহর ইচ্ছা মানুষের ইচ্ছার উপায়। আর একটি কথা এখানে আরো স্পষ্ট করার জন্য বলছি, মানুষের ইচ্ছা আছে আর আল্লাহর ইচ্ছা আছে, কিন্তু মানুষের ইচ্ছার ওপরে কাজ করছে কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। এই জন্য দুই ইচ্ছার কথাই এই আয়াতে বলা হয়েছে, আবার পড়ে শোনাচ্ছি, ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, তোমাদের চাওয়াতে কিছুই হবে না। তাহলে চাওয়া হয় আমাদের, চাই আমরা, চাওয়াকে আল্লাহ অস্বীকার করেননি, চাও তোমরা, কিন্তু তোমাদের চাওয়ার উপরে কার চাওয়া? ইল্লা ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন, রাব্বুল আলামিনের চাওয়া। তাহলে আমরা চাই আর আমাদের চাওয়ার উপরে আল্লাহর চাওয়া, আল্লাহর চাওয়ার বিরুদ্ধে আমরা চাইতে পারি না। আল্লাহর কাছে ভালো তলব করতে হবে যে আল্লাহ আমাকে ভালো তৌফিক দাও। আল্লাহ পাকের যদি এই কথা বলেন যে আল্লাহ পাকের বিনা হুকুমে গাছের পাতা নড়ে না, তাহলে আল্লাহকে চুরি করতে হুকুম করেছেন, জেনা করতে হুকুম করেছেন, খুন করতে হুকুম করেছেন, শিরিক করতে হুকুম করেছেন? আল্লাহ স্বয়ং অস্বীকার, ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফরা, কুল ইন্নাল্লাহ লা ইয়ামুরু বিল ফাহশায়, আল্লাহ ফাহেশা কাজের আদেশ হুকুম করেন না। লা ইয়ামুরু, আল্লাহ বলছেন, আপনি কি করবেন যে আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়েন না? তো সুতরাং এটি কুফরি কথা, কোরআন বিরোধী কথা। তবে আল্লাহর ইচ্ছায় গাছের পাতা নড়ে না, হ্যাঁ, আল্লাহর ইচ্ছার বাইরে আপনি করতেই পারেন না কাজ। আল্লাহ যদি আপনাকে না করতে দেন, চোর চুরি করতে যাচ্ছিল আর গিয়ে সামনে পুলিশ পড়ে গেল, পালাতে শুরু করলো, চুরি করে ভঙ্গ হয়ে গেল, বুঝছেন না? চোর চুরি করতে যাচ্ছিল, রাস্তায় গিয়ে পা ভেঙে গেল, যে সাপে কামড় দিয়ে দিল, ইত্যাদি ইত্যাদি, খুন করতে যাচ্ছিল, খুন করবে কি, নিজেই খুন হয়ে গেল, চোখের সামনে আমি এরকম ঘটনা দেখেছি, প্রথম সে কি আঘাত করেছে মারার জন্য, মেরে দেবো ওকে, মারবে কি, একটা লাঠি মেরেছিল, আরেকজন এসে দিল একবার অস্ত্র দিয়ে কুপিয়ে দিল, মরে গেল। গাছের পাতা নড়ে না, আল্লাহ চেয়েছিলেন যে তুমি কতল হবে, তুমি কেন কতল করবে, তাই হয়েছে। কিন্তু আল্লাহ হুকুম করেননি কতল করার, লড়াই করার, মারামারি করার, কাটাকাটি করার। আল্লাহ পাক ভালো কাজের আদেশ শুধু করেছেন, বান্দার জন্য আল্লাহ কুফরি কে পছন্দ করেন না, ওয়ালা ইয়ারদা লি ইবাদিহিল কুফর। আশা করি তকদির সম্পর্কে এতটাই যথেষ্ট। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহর যে 99টি নামের মধ্যে রয়েছে তার মধ্যে কাদির রয়েছে, সর্বশক্তিমান তিনি। কিন্তু আল্লাহ পাক যেহেতু জানেন যে এটি হবে, যেটা অকাট্য লিখে রেখেছেন সেটাই। তবে আল্লাহ পাক কিছু কিছু, যেমন বললাম, কিছু কিছু ক্ষেত্রে যে হাদিসগুলি রয়েছে যে কেউ যদি বয়স বৃদ্ধি করতে চায়, রুজির বরকত চায়, তো ফালিয়াসাল রাহিমাহু, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখো, মাতা পিতার সেবা করুক, রুজিতে বরকত হবে, সুতরাং এর করবেন। কেউ যদি বালা মুসিবত থেকে উদ্ধার পেতে চায়, রক্ষা পেতে চায়, তাহলে সাদকা করুক, বাদেরু বিসাদাকা, তোমরা বেশি বেশি সাদকা করো, ফাইনাল বালা ইলা তাখাত্তাহা, কারণ বালা মুসিবত নাজিল হতে পারে। সাদকা হচ্ছে যে বাড়িতে, দান খেরাত হচ্ছে যে পরিবেশে, যে সমাজে, সেই সেখানে বালা মুসিবত আসতে পারে, তাহলে বোঝা গেল যে বালা মুসিবত দূরে থাকবে। এগুলো হচ্ছে মাধ্যম, মাচার নেক আমল, আপনি এগুলি অবশ্যই অবলম্বন করুন। জি, শয়তান অশ্বাসে দিয়ে চলে যায়, সুরায় সুরায় হাসরি তো আছে না, সুরায় হাসরি হাসরি মজা দিলা, হ্যাঁ, যখন কাল শয়তানের ইনসান উকফুর, শয়তান বলে কুফুরি কর, ফালাম্মা কাফারা, যখন কুফুরি করে দেয় মানুষ, তাহলে ইন্নি বারিয়ু মিনকা, আমার তোমার সাথে কোনো সম্পর্ক নেই, ইন্নি আকাফাল্লাহ রাব্বুল আলামিন, যাও তুমি, তুমি জাহান্নামে যাও, তোমাকে আমার পরামর্শ দেওয়া, পরামর্শ দিয়েছিলাম, তুমি শুনলে কেন, বুঝলেন তো? শয়তান ওই রকমই অশ্বাসা দেয়, ভিতর ভিতর দেয়, আর মানুষ শয়তান সামনাসামনি দেয়, এই যাবি ফিল্ম দেখবি, এই অমুক জায়গায় মহিলা আছে রে, যাবি, বন্ধু এসে বলছে, মানুষ শয়তান এরকম বলছে, আর জিন শয়তান ওয়াসওয়াসিল খান্নাস, আত্মগোপন করে করে, হ্যাঁ, অশ্বাসা দিচ্ছে, কুমন্ত্রণে দিচ্ছে যে তোর বউ নেই, তোর স্ত্রী নেই, তোর কেউ নাই, এখানে কে দেখবে, আছে 50 টাকায় পাওয়া যাচ্ছে, অসুবিধে কি, হ্যাঁ, এখানে তোর বাবাও জানতে পারবে না, অসুবিধা কি, এই যে ভিতরে কথাগুলি আসছে, এগুলি শয়তানের পক্ষ থেকে। আত্মগোপন করে করে খারাপ যেগুলি কুমন্ত্রণা মনে আসছে এগুলি শয়তান জিন শয়তানের পক্ষ থেকে, আর সামনাসামনি এসে খারাপ মানুষরা এসে বলছে চল ফিল্ম দেখবি তো অমুক জায়গায় জেনা করবি, তো অমুক জায়গায় মদ আলখালি যে মদ পাওয়া যায়, এইরকম যেগুলো বলছে এগুলো মানুষ শয়তান। হ্যাঁ শায়াতিনুল ইনসি ওয়াল জিন, আল্লাহ পাক মানুষ শয়তান আর জিন শয়তানের কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন। খাবার নিয়ে আসেন, খাবার নিয়ে আসেন, সময় অনেক হয়ে গেছে। হ্যাঁ বলেন, ঠিক আছে, খাবার নিয়ে আসেন, ওই পিছনে ভাইরা খুলেন দরজা খুলেন। ঠিক ঠিক ঠিক তা ঠিক অবশ্য। আজকালকার জামানায় মাদ্রাসার পড়াও এত দুর্বল হয়েছে, মাদ্রাসার পড়া বলছি আলিয়া কওমি, যে মাদ্রাসার ছাত্র এরকম প্রস্তুতি নিয়ে আসে না, অথচ মাদ্রাসার ছাত্রদের প্রস্তুতি নিয়ে আসা উচিত ছিল। তো কথা হচ্ছে যে প্রস্তুতি নিয়ে আসা যেতে পারে ইনশাআল্লাহ, আগামী দিনে চিন্তা করা যেতে পারে, হয়তো জানিয়ে দেওয়া হবে আগামী সপ্তাহের কথা, জানিয়ে দিচ্ছি আগামী সপ্তাহে তফসির হবে, কারণ কিতাবুত তাওহীদ শেষ, আলহামদুলিল্লাহ এই কিতাব শেষ হয়ে গেছে। এই কিতাব এখন অডিওতে পাবেন, MP3 পাবেন, পুরো কিতাবুত তাওহীদ পুরো ব্যাখ্যা সহ MP3 অডিওতে পাবেন, চলে এসছে, চলে আসবে ইনশাআল্লাহ। আর বাকি আগামী সপ্তাহে আম্পারা তফসির যেটা রাত্রে হয়তো এখানে দিনে করে দেবো ইনশাআল্লাহ। আরো সৃষ্টি আল্লাহ বললাম না, বললাম তো কি শুনলো তখন তাহলে আল্লাহ।